الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا. إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا. إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا. إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا. عينا يشرب بها عباد الله يفجرونها تفجيرا. আল্লাহ ফাকরুল আলামিনের সমস্ত প্রশংসা দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর হবে সূরা আদ-দাহরের। সূরা আদ-দাহর এর অপর নাম হচ্ছে সূরাতুল ইনসান, যেটা আমাদের দেশের মানুষরা জানেন না। আরব দেশের মানুষরা যেসব সূরার একাধিক নাম আছে, অন্যান্য নামগুলির ব্যবহারও এদেশে আছে, সেজন্য সেই সুরার নামগুলি তারা জানে। বেশ কিছু সুরা আছে যেগুলির একাধিক নাম আছে, দুটো তিনটি আবার অনেক বেশি। যেমন সুরা ফাতিহার নাম অনেকগুলি আছে, তাফসীর বাইজাবিতে শুধু 14টি নাম উল্লেখ করা হয়েছে, তারও বেশি নাম অন্য তাফসীরকারগণ উল্লেখ করেছেন। সুরা দাহারের অপর নাম হচ্ছে সুরাতুল ইনসান। যেমন সুরা বনী ইসরাইলের অপর নাম হচ্ছে সুরাতুল ইসরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক ইনসান মানুষের কথা উল্লেখ করেছেন। হাল আতা আলাল ইনসান এই শব্দকে নিয়ে নামকরণ হয়েছে এই সূরা সূরাতুল ইনসান। আর তারপরে এই আয়াতে প্রথম আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন দাহারের কথা। হাল আতা আলাল ইনসান হেনুম মিনাদ দাহার, যারা দাহারকে লক্ষ্য করে এর নাম হয়েছে সূরাতুল দাহার। সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেইনদের জামানায় বিভিন্ন সূরাকে একাধিক নামে চেনা যেত বা একাধিক নামে তারা নামকরণ করতেন, বলতেন। সেই নামগুলি তাফসীর কিতাবাদিতে থেকে গেছে। সূরা দাহার অথবা সূরা ইনসান, এই সূরা হচ্ছে মক্কি সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নাজিল হয়েছে। এতে কয়েকটি বিষয়বস্তু আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, যার সবচেয়ে বিস্তারিত বিষয়বস্তু হচ্ছে জান্নাতীদের নিয়ামতের কথা, যেমন দোকানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা তুলে ধরেছেন, যে মানুষকে সংক্ষেপে কি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষ কি ছিল আর কি হল এবং কোথায় যাবে, এ কথা স্মরণ করানো হয়েছে। মানুষের সৃষ্টির আরম্ভকালের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন কাফেরদের পরিণামের কথা সংক্ষেপে, কাফেরদের শাস্তির কথা, কাফেরদের জন্য আল্লাহ পাকের আজাবের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে। বিস্তারিত জান্নাতীদের কথা এবং জান্নাতের নিয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তারপরে কোরআনে কারীম আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হয়েছে তার কথা উল্লেখ করেছেন, কোরআনে কারীমে উপদেশ রয়েছে সব কথা উল্লেখ করেছেন। শেষ করেছেন এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের আবার পরিণামের কথা বললে, তাদের কথা দিয়ে আল্লাহ ফাকর রব্বুল আলামিন শেষ করেছেন। এই সূরা সূরা দাহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজরের সালাতে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে তেলাওয়াত কি করতেন তাহলে? সূরা সাজদা। সহিহ মুসলিমে রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকরা ফি সালাতি সুবহে ইয়াউমাল জুমআহ, জুমার দিনে ফজরের নামাজে নবী করিম সাল্লাল্লাহু পাঠ করতেন আলিফ লাম মিম তানজিল আস-সাজদা। আলিফ লাম মিম তানজিল কিতাবিল আরাইবা ফি মির রাব্বিল আলামিন বলা হয়েছে, এই জন্য এই সূরা কে সূরা সাজদা বলা হয়, এতে একটা সিজদা আছে, সেজন্য সিজদা তেলাওয়াত আছে। আর এই সূরা শুরু হচ্ছে আলিফ লাম মিম তানজিলুল কিতাব দিয়ে, সেজন্য হাদিসে আছে আলিফ লাম মিম তানজিল আস-সাজদা। ওয়াহাল আতা আলাল ইনসান, প্রথম রাকাতে সূরা সাজদা আর দ্বিতীয় রাকাতে সূরা দাহার। সূরা দাহার, সূরা সাজদা, জুমার দিন, ফজরের নামাজে কেন তেলাওয়াত করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রহস্য আছে, হিকমত আছে। তাফসীর কারগণ উল্লেখ করেছেন সেসব হিকমতের কথা। জুমার দিনে কেয়ামত হবে, হ্যাঁ, জুমার দিনে কেয়ামত হবে, কেয়ামতের বিভিন্ন দৃশ্যের কথা আল্লাহ ফাকর রব্বুল আলামিন উল্লেখ করেছেন এই সূরাগুলিতে। জুমার দিনে আল্লাহ ফাকর রব্বুল আলামিন মখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই জন্য এখানে মানুষের সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে সূরা দাহারের শুরুতে। এইসব হিকমতের কারণে এই সূরাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন সকালে পড়তেন স্মরণ করিয়ে দেওয়ার জন্য। কোরআনে কারিমের তেলাওয়াত যারা আরবি ভাষা বুঝে এবং সাহাবায়ে কেরামরা পুরোপুরি আরবি ভাষা বুঝতেন, আজকালকার আরবদের মতো নয় যে যারা মাতৃভাষাকে প্রাধান্য দেওয়ার কারণে তারা শুদ্ধ আরবি ভাষা অনেকেই বুঝতে পারে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা সাহাবায়ে কেরামরা তারা কোরআনের ভাষায় কথা বলতেন, শুদ্ধ ভাষায় কথা বলতেন, এজন্য তাদের জন্য কোরআনে কারিম শোনা মানে বুঝে নেওয়া। এই সূরাগুলি তেলাওয়াত হইত, তার মানে এই বিষয়গুলিকে তারা প্রতি সপ্তাহে শুনতেন এবং তা থেকে উপদেশ নিতেন নামাজের মধ্যেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসান হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। হাল শব্দটি, হাল শব্দটি সম্পর্কে সাধারণত যারা সামান্য গ্রামার জানেন তাদের জানা আছে যে এটা হচ্ছে জিজ্ঞাসার হরফ, হরফে ইস্তিফাম। হরফে ইস্তিফাম মানে জিজ্ঞাসার অক্ষর, এমন অক্ষর, এমন হরফ যা দিয়ে জিজ্ঞাসা করা হয়, যেমন আ মানে কি হয়, হাল মানে কি হয়। এই অর্থ দিয়েও এই আয়াতে তাফসীর করা যাবে। আর হালের আরেকটি অর্থ হয় যেটা অনেকের জানা নাই, সেটি হচ্ছে নিশ্চিত, কোন জিনিস নিশ্চয় নিশ্চিত, এর অর্থ হয় বা নিশ্চয়ের অর্থ হয়। তাহলে এই দুইটি অর্থ আমরা করতে পারব। হাল আতা আলাল ইনসান, মানুষের ওপর কি আছে এসেছে, মানুষের ওপর কি এসেছে, আতা এতি মানে আশা, মানুষের ওপর এসেছে কি, হেনম মিনাদ দাহার, মহাকালের কোন একটি সময়, কোন একটি মহাকালের মানে আম সময় কাল যুগ, এই যুগের কোন এক সময় এসেছে প্রত্যেক মানুষের উপর। লামি এখন সেই আম্মাজ করা, যখন সে কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না, এমন একটি সময় আপনার উপর আমার উপর পার হয়েছে যে সময় আপনি কোন উল্লেখযোগ্য বস্তু ছিলেন না। প্রথম কথা, না ছিলেন, ছিলেনই না পৃথিবীতে, আপনার নামে আপনার মতো কোনো মানুষ ছিল না, আপনি ছিলেন না এক কথায়। তারপরে হ্যাঁ হলেন, দুনিয়াতে আসলেন, কিন্তু আসলেও আপনি কোন উল্লেখযোগ্য মানুষ ছিলেন না, শিশু, কি চেন তো আপনাকে, পরবর্তীতে অনেক পয়সার মালিক হয়েছেন, অনেক বড় নেতা হয়েছেন, অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হয়েছেন, অনেক বড় আলেম আর হাফেজ হয়েছেন আর প্রসিদ্ধ ব্যক্তি হয়েছেন, কিন্তু আপনি এককালে এমন ছিলেন যে আপনাকে কেউ খোঁজও করত না যে কার ছেলে না ছেলে, কি বেশি। তারপরে একটু বড় হলো, দু হাজার পাঁচ বছর, সাত বছর, দশ বছর বয়স হল, আপনাকে তুই বলেছ সবাই, হ্যাঁ, আপনার নামকে বিঘৃত করে বলেছে, আপনার কোনো মূল্য দেয়নি, সমাজের কাছে গেছেন কোনো জায়গায় অনুষ্ঠান হচ্ছে কেউ বসতেও বলেনি, বসতে বলবে, কিন্তু আপনাকে এখন যদি কোনো জায়গায় যান তো সদর মজলিসে, যেখানে স্পেশাল মজলিস, সেখানে বসার জন্য আহ্বান করবে। আল্লাহ ফাকর বলে তাহলে প্রথম কালের কথা মানুষের বলেছেন যে এমন একটা সময় মানুষের বই কি আসেনি যখন কিছুই ছিল না, অর্থাৎ তার পৃথিবীতে জন্মই হয়নি, দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করেননি, অথবা সৃষ্টি হলে কোনো উল্লেখযোগ্য ব্যক্তি ছিল না। কি দিয়ে অর্থ করলাম? আর যদি হাল মানে কাদের অর্থ করেন, কোরআনে কারিমের একাধিক জায়গায় হাল কাদের অর্থে মানে নিশ্চয়ের অর্থে ব্যবহার হয়েছে। হাল আতা আলাল ইনসান মানে কাদ আতা আলাল ইনসান, নিশ্চয় মানুষের উপর এমন এক সময় এসছে মহাকালের কোন একটি সময়, হিন হিন মানে কিছু সময়, আর দাহার মানে আম কাল যুগ, লাম এখন সেই আম্মাজ করা, যখন সে কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না। তাহলে আল্লাহ ফাকরুল আলমিন কেমন করে দুনিয়াতে নিয়ে আসলেন, কিভাবে সৃষ্টি হইল, কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না, তার নাম গন্ধ পর্যন্ত দুনিয়ায় ছিল না, বলছেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মিন নুতফা, শুক্রবিন্দু থেকে, আমশাজ যা সংমিশ্রিত, যাতে সংমিশ্রণ ঘটেছে। কিসের সংমিশ্রণ ঘটেছে? তাফসীর কারগণ বলেছেন যে মায়ের এবং বাবার বীর্যের সংমিশ্রণ ঘটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শুক্র বিন্দু থেকে শুক্র কণা থেকে সৃষ্টি করেছেন। এজন আমসাজ আল্লাহ পাক রব্বুল বলেছেন, মাসাজা মানে কোন জিনিসকে কারো সাথে মিশিয়ে দেওয়া, একাকার করে দেওয়া। নবতলি, মানুষকে আমি কেন সৃষ্টি করলাম? আল্লাহ পাক নবতলি বলে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য উল্লেখ করেছেন, তাকে পরীক্ষা করার জন্য, মানব জাতিকে পরীক্ষা করার জন্য। পরীক্ষা, পাস না ফেল, আমার আদেশ নিষেধ মানল না মানল না, আমার আনুগত্য করল না অবাধ্য হইল, আল্লাহর সন্তুষ্টি কামনা করল না নাফরমানি করল। নবতলি ফাজাআলনাহু সামিয়ান বাসীরা, অতঃপর আমি ওই মানুষকে শ্রবণ শক্তি দান করেছি, শোনার ক্ষমতা দিয়েছি, বাসীরা এবং দৃষ্টি শক্তির অধিকারী বানিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শক্তির কথা উল্লেখ করলেন, কারণ এই দুই শক্তি যতগুলি নিয়ামত আছে, যে নিয়ামতগুলি আমরা পার্থিব জগতে ব্যবহার করি আর আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাথে জড়িত আছে, সেসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই দুটি নিয়ামত, শোনার শক্তি আর দেখার শক্তি। আর এই দুইটি শক্তি দিয়ে যত বিদ্যা বুদ্ধি আমরা অর্জন করেছি, যত আমরা উন্নতি করেছি, এই দুইটি শক্তি দিয়ে বেশি। যদি আপনার এলম বিদ্যা বুদ্ধি না হইত তাহলে জবান দিয়ে ভালো কথা বেরোত না। আমার বিদ্যা বুদ্ধি না থাকলে আমার এই জবানে ভালো কথা বলার তো স্বীকার করার ক্ষমতা হইত না। এলম হাসিল করার রাস্তা হচ্ছে দুটি, চক্ষু দৃষ্টি শক্তি, যা দিয়ে পড়াশোনা করেছেন আপনি, পড়াশোনা করেছি আমি, মানুষ পড়াশোনা করে থাকে, ভালো কিছু দেখে থাকে এবং শিক্ষা নিয়ে থাকে, আর কান দিয়ে শুনে থাকে আর শুনে ব্রেনে ঢুকায় অন্তরে নামায়, সৎ পথ পায়, এলম সঞ্চয় করে, অনেক এলম হাসিল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুইটি নিয়ামতের কথা বিশেষ করে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর অন্য নিয়ামতের কথা উল্লেখ করেননি এখানে। তারপরে আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, তা হচ্ছে আল্লাহ পাক রব্বুল শোনার শক্তির কথা আগে উল্লেখ করলেন, দেখার শক্তির কথা পরে। অথচ বাহ্যিক মনে হয়েছে যে চোখের নিয়ামত আর শোনার নিয়ামত চাইতে বড় নিয়ামত, একটা লোক শুনতে পায় না আর একটা লোক দেখতে পায় না, কোনটাকে বেশি দুর্বল আর অসহায় মনে করবেন? যে দেখতে পায় না, দেখতে পায় না, রাস্তায় চলতে পারে না, ভালো মন্দ সাদা কালো কিছুই জানে না, যে কি পৃথিবী কি, আমার স্ত্রী দেখতে কেমন, আমার ছেলেমেয়েরা দেখতে কেমন, আমার মা বাবা কেমন, কিছু পায় না, কতগুলি নিয়ামত থেকে মহরুম আছে। এদিকে লক্ষ্য করলে দৃষ্টি শক্তির মূল্য শ্রবণ শক্তির চাইতে বেশি, কিন্তু আল্লাহ ফাকর রব্বুল আলামিন শোনার শক্তির কথা, সামা, এই শ্রবণ শক্তির কথা আল্লাহ ফাকর রব্বুল আলামিন আগে উল্লেখ করলেন কেন? হ্যাঁ, বৈজ্ঞানিক তত্ত্ব রহস্য উল্লেখ করা হয়েছে যে শিশু মায়ের পেটে যখন ধীরে ধীরে বড় হইতে থাকে, প্রথম শোনে, তারপরে দেখার শক্তি হয়, তারপরে দেখার শক্তি হয়। শুধু মায়ের পেটে না, মায়ের পেট থেকে বেরিয়ে আসার পরে ভালো করে লক্ষ্য করে দেখবেন, একেবারে ছোট শিশু, দুই দিন তিন দিন চার দিনের শিশু, অনেক সময় দেখা যায় যে একটি শিশু মায়ের পেট থেকে ঘুমিয়ে যাওয়ার পরে দুই মাস, আড়াই মাস, তিন মাস মানুষ চেনে না, তার সামনে হাত ফেরানো দেখছেন আপনাকে, বেখিয়ালে, চোখ খুলে আছে কিন্তু বেখিয়ালে আছে, দেখে না, খেয়াল করছে না। কোন ছেলে দু চার দশ দিনে দেখতে হাত ফেরাবেন, দেখবেন আপনার চোখ ফেরাচ্ছে, তার মানে দেখছে, আর এই চোখ না ফেরায় তার সামনে কোনো কিছু ফেরাচ্ছে না, দেখছে না, একই রকম অবস্থায় আছে, তার মানে দেখে না, এখনো দেখার শক্তি হয়নি, কিন্তু শোনার শক্তি মায়ের পেটে থাকতেই। এই জন্য মায়ের পেটে ঘনিষ্ঠ হওয়ার সাথে সাথে কানে আজান দেওয়ার কথা, এই হাদিস হাসান আমলযোগ্য। তো আজান কান শুনছে, আর প্রথমে যেন দুনিয়ার কোন কথা, বাজে কথা, খারাপ কথা না শুনে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্রের কথা শুনে, এই জন্য আজান শোনাতে হবে শিশুকে, শুনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য শ্রবণ শক্তির কথা প্রথম উল্লেখ করে তারপরে দৃষ্টি শক্তির কথা উল্লেখ করেছেন। ইন্না হাদাইনাহু সাবিলা, তারপরে মহান আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয় আমি এই মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি, রাস্তা বাতলিয়ে দিয়েছি। হাদাইনা, হাদাই হাদি মানে রাস্তা দেখানো, দিক নির্দেশনা দেওয়া, আমি মানুষকে রাস্তা দেখিয়ে দিয়েছি, সাবিল মানে রাস্তা, যেমন তারিখ মানে রাস্তা, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ যদি রাস্তা দেখিয়ে দেন তারপরে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে নাকি? সবাই মাথা ঝুঁকিয়ে দিল, হ্যাঁ নেই। আল্লাহ পাক যে তারপরে বলছেন ইম্মা শাকেরা, এখন সে শুকরিয়া আদায় করুক, ও ইম্মা কাফুর অথবা কুফরি করুক। আল্লাহ রাস্তা দেখিয়ে দিলেন, আপনাকে রাস্তা দেখিয়ে দিলে আর পথভ্রষ্ট হবে না, তাহলে আবার একথা বলার কি যুক্তি আছে? হয় শুকরিয়া আদায় করুক, কৃতজ্ঞ হয়ে যাক, আর না হলে কাফুরা কাফুর হয়ে যাক, অকৃতজ্ঞ হয়ে যাক। বান্দার ইখতিয়ারে না। তাহলে বোঝা গেল হিদায়ত দুই অর্থে, হিদায়ত কোরআনের ভাষায় দুই অর্থে ব্যবহার হয়েছে। হেদায়াতের একটি অর্থ হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া শুধু, আর আরেকটি অর্থ হচ্ছে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেওয়া। যারা তফসির ভালো করে পড়েছেন মাদ্রাসা পড়া তারা হয়তো পড়েছেন, আর না হলে পড়লে অনেকেই ভুলে গেছেন, আর না হলে পড়েননি। আমি একটা দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝাই। একটা লোক এখান দিয়ে যাচ্ছে, নিচে দাঁড়িয়ে আছেন, আপনাকে জিজ্ঞাসা করছে যে আমি ভাই এয়ারপোর্ট যাব, কোন রাস্তা দিয়ে যাব। আপনি এখানে দাঁড়িয়ে বললেন যে এখান থেকে এক সিগন্যাল, দুই সিগন্যাল, তিন সিগন্যাল দিয়ে ডান দিকে টান দিবে, তারপর আর সামনে দুটো সিগন্যাল পড়ে, তারপর আর কোনো সিগন্যাল নেই, চলে যাও। রাস্তা দেখালেন না? দেখালেন না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখালেন। আচ্ছা, এই যে রাস্তা দেখিয়ে দিলেন, তারপর রাস্তা গিয়ে লোকটি হারাতে পারে না? হারাতে পারে না। হারার সম্ভাবনা আছে, ইম্মা শাকের ওয়া ইম্মা কাফুর হওয়ার সম্ভাবনা আছে। হয় এয়ারপোর্ট পেল, আর না হইলে অন্য রিয়াজ রোড ধরে কোন দিকে চলে গেল, সম্ভাবনা আছে। আর একজন লোককে নিচে দামে আছে, জিজ্ঞাসা করলো ভাই এয়ারপোর্ট যাবো, কেমন এয়ারপোর্ট যাবো? যাবে এয়ারপোর্ট? আচ্ছা চলেন, আমার কাছে গাড়ি আছে, আপনি আমাকে ফলো করেন, আমি সামনে যাচ্ছি আর আপনি পিছনে পিছনে আসেন, অথবা চলেন আপনার গাড়িতে বসে যাচ্ছি। আর গাড়িতে বসে 91 শেষ শেষ, আর তারপর আর কোনো রাস্তা নেই, কবরস্থান পর্যন্ত পৌঁছে যাও, এখন আমি নেমে গেলাম। বললেন আর রাস্তা হারাবে? সে তো রাস্তা দেখালো, কিন্তু আর রাস্তা হারাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়াত শব্দটিকে দুই অর্থে ব্যবহার করেছেন। এক অর্থ হচ্ছে আল হেদায়াত বেমান আদ-দালালাত, আল ইরশাদ গাইড করে দেওয়া, দালালা রাস্তা বাতলিয়ে দেওয়া, দেখিয়ে দেওয়া রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা দেখিয়ে দিয়েছেন আল কোরআন নাযিল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল করে পাঠিয়ে প্রেরণ করে আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এই অর্থে এখানে হিদায়ত উল্লেখ করেছে, ইন্না হাদাইনাহুস সাবিল, আমি রাস্তা দেখিয়ে দিয়েছি, আল কোরআন নাযিল করে রাস্তা দেখিয়ে দিয়েছি, কোনগুলি ভালো কাজ, কোনগুলি খারাপ কাজ, কোনটি ইবাদত, কোনটি শিরক, কোনটি তাওহীদ, কোনটি শিরক, কোনটি সুন্নত, কোনটি বিদআত, এসব জানিয়ে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের কাছে পাঠিয়ে, মানবজাতির কাছে পাঠিয়ে আমি তাদের জন্য কোরআনের সুস্পষ্ট ব্যাখ্যা করিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হচ্ছে রাস্তা দেখিয়ে দেওয়া। আর হেদায়ত আরেকটি অর্থে কোন কোন আয়াতে ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে তৌফিক। আমরা দোয়াই বলি, আল্লাহ তুমি তৌফিক দান করো, বলি তো শব্দ, কিন্তু অনেকে বুঝে না তৌফিক আবার কি জিনিস। তৌফিক মানে গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। এমন হেদায়ত আল্লাহ করলেন যে শুধু কোরআন নাজিল করেছেন আর শুধু নবী পাঠিয়েছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত করে তৌফিক দিলেন। আপনি কখনো হয়তো গুনার দিকে যেতে চাইলে সুযোগ পেলেন না, অনেক সময় হয়েছে যৌবনকালে গুনার কাছাকাছি পৌঁছে গেছেন কিন্তু কাজে কর্মে গুনাতে পৌঁছিতে পারলেন না, আল্লাহ খাস রহমত, আল্লাহ বাঁচিয়ে নিয়েছেন। অনেক লোকের উল্টো ব্যতিক্রম, গুনা থেকে বাঁচার চেষ্টা করেছে তারপরও বাঁচতে পারেনি, ফেঁসে গেছে, আল্লাহ তৌফিক হয়নি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকের অর্থে, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়ার অর্থে হিদায়ত ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে দুটি প্রযোজ্য, দুই অর্থ প্রযোজ্য। নবীর ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে কোন অর্থ প্রযোজ্য? হ্যাঁ, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। কোরআন কি মানুষকে গন্তব্য স্থানে পৌঁছে দেবে না রাস্তা দেখাবে? রাস্তা দেখানোর জন্য কোরআন নাযিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এই ক্ষমতা ছিল যে মানুষের হাত ধরে গন্তব্য স্থানে পৌঁছে দেব, একেবারে ইসলামে পৌঁছেই দিব, এই ক্ষমতা ছিল। রাস্তা দেখানোর ইখতিয়ার তাকে দিয়েছিলেন, রাস্তা যদি ধরে কেউ তাহলে হেদায়েত পাবে, আর যদি না ধরে এদিক ওদিক করে গেল গুমরাহ। রাস্তা দেখিয়েছেন রাসূলুল্লাহ উমার কেও, আর রাস্তা দেখিয়েছেন সাথে সাথে আবু জাহালকে, যার নাম ছিল আমর। এক ওমার হিদায়ত হলো, জান্নাতের রাস্তা ধরে নিল, আর এক আমর ওমার হিদায়ত হলো না, জাহান্নামে আবু জাহাল চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ এই দুই উমারে, এক উমারকে, যে উমারকে তুমি বেশি ভালোবাসো, আল্লাহুম্মা আহদে, আল্লাহুম্মা আহদে আহাব্বাল উমারাইনি ইলাইক, এই দুই উমারের যে তোমার কাছে বেশি প্রিয় আল্লাহ তাকে তুমি হিদায়ত করো। কারণ এই দুইয়ের এক শক্তি যদি ইসলামে চলে আসে তাহলে বড়ই শক্তি হবে ইসলামের, ইসলামের বড়ই খেদমত হবে। আল্লাহ ফাকরব বললাম যে উমারকে ভালোবাসতেন সেই উমারকে গন্তব্য স্থানে পৌঁছে দিলেন। কিন্তু আবু জাহলকে আল্লাহ হিদায়ত করেছেন, রাস্তা দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল রাস্তা দেখিয়ে দেওয়া, কিন্তু গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এটি কার কাজ? আল্লাহ পাকের কাজ। এই জন্য আবু তালেবকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়তের জন্য আপ্রাণ চেষ্টা করলেন, আপ্রাণ চেষ্টা করলেন, চেষ্টা করে যখন ফল হল না, শেষখানে বলল যে ভাতিজা হুয়া আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, বাবা ছেড়ে দাও আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতে মরতে চাই, আব্দুল মুত্তালিবের ধর্ম আব্দাদার ধর্মের উপরে মরতে চাই আমি। এদিকে আবু জাহাল গোমরা করেছে বসে, আবু জাহাল বলছে এক কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া চাচা একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, কালিমাতান ওয়া হাজ্জালাকা বিহাইন্দাল্লাহ, একটি শুধু কলিমা পড়েন আপনি আর বিশ্বাসের সাথে, তাহলে আমি এই দিয়ে আল্লাহ পাকের সামনে বাদানুবাদ করতে পারব, আমি আল্লাহর সামনে সুপারিশ করার সুযোগ পাবো, না হলে সুপারিশ করার সুযোগ পাবো না, সুযোগ দেন আমাকে। আবু জাহাল ওইদিকে বলছে আবা তাহলে ভাল তার কামান মিল্লাত আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম যে ধর্মের বসে ছিল সেখান থেকে তুমি ফিরে যাবে, মুখ ফিরে নেবে, কেমন কথা হইল? এই চিন্তা দ্বিধা দ্বন্দ্বে থাকতে শেষখানে বলল যে ভাতিজা তোমার কথা রক্ষা করতে পারলাম না। বড়ই মর্মাহত হলেন, বড়ই কষ্ট পেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক কষ্ট পেলেন, তারপরে কাফের জালেমদের কষ্ট জুলম অত্যাচারও বেড়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছিলেন এতে। আল্লাহ ফাকর বলেন সান্ত্বনা দিলেন, কোরআনে কারীম এক আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, ইন্নাকা হে নবী লা তাহদি, হিদায়াত করতে পারবেন না। আল্লাহ নবী হিদায়াত তো করেছেন মানুষকে, আবার আল্লাহ বলছেন তুমি হিদায়াত করতে পারবে না, লা তাহদি স্পষ্ট, মান আহবাবতা যাকে তুমি ভালোবাসো, আবু তালেব খুব ভালোবাসতে আর তুমি মনে করছো একে হিদায়াত করে দেবো, তুমি হিদায়াত করতে পারবে না। তাহলে লা তাহদি এই হিদায়াত কি অর্থে ব্যবহার হয়েছে? তৌফিকের অর্থে, পৌঁছে দেওয়ার অর্থে। হে নবী তুমি গন্তব্য স্থানে যাকে ভালোবাসো তোমার চাচাকে পৌঁছাতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, তবে আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন, আল্লাহ গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন, না ইয়া সহ যাকে চাইবে। এই আয়াত এলাকার হিদায়ত, এখানকার হিদায়ত রাস্তা দেখানোর অর্থে ব্যবহার হয়নি, কি অর্থে ব্যবহার হয়েছে? তৌফিক দিয়ে দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, এই অর্থে ব্যবহার করা হয়েছে। তো এখানে ইন্নাহাদাইনাহুসসাবিলা মানে আমি পথ দেখিয়ে দিয়েছি, রাস্তা দেখিয়ে দিয়েছি, এখন শুকরিয়া আদায় করে গন্তব্যস্থানে পৌঁছে যাক। ওয়াইম্মা কাফুরা অথবা অকৃতজ্ঞ হয়ে জাহান্নামের রাস্তা ধরে গুমরা হয়ে যাক। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অবস্থা বর্ণনা করেছেন, তাদের জন্য আল্লাহ পাক কি শাস্তি তৈরি করে রেখেছেন। ইন্না আতাদনা লিল কাফেরিনা সালাসিলা, যদি কুফরি করে আল্লাহর শুকরগুজার বান্দা না হয়, আল্লাহর অনুগত না হয়, তাহলে কাফেরদের জন্য আমি প্রস্তুত রেখেছি, আতাদনা প্রস্তুত রেখেছি কাফেরদের জন্য সালাসিলা, সিলসিলাতুনের জমা হচ্ছে সালাসিল মানে শেকল বা শৃঙ্খল সমূহ, ও আগলাল গিল্লুনের জামা হচ্ছে আগলাল মানে হচ্ছে জানেন কি, এর আগে অনেকবারই তৎকালীন বিড়ি, ও সাইরা এবং লেলিহান বা জ্বলন্ত আগুন, সাহির জ্বলন্ত আগুনকে বলা হয় লেলিহান অগ্নি। আল্লাহ ফাকর এবং তিনটি শাস্তির কথা বললেন, শেকল বেড়ি, তাহলে শেকল বেড়ি পড়িয়ে জাহান্নামে লেলিহান আগুনের নিক্ষিপ্ত জ্বলন্ত আগুন নিক্ষেপ করা হবে। এই সংক্ষেপে জাহান্নামীদের কথা, কাফেরদের কথা, জালেম পাপিষ্ঠদের কথা উল্লেখ করার পরে এখন নেক লোকদের অবস্থা আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরার ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয় সৎকর্মশীল লোকেরা, আবরার বাররুনের জামা, আবরার হচ্ছে বাররুনের জামা, নিশ্চয় বীর মানে হচ্ছে নেকির কাজ, আর বার মানে নেক ব্যক্তি, আর বারের আরেকটি অর্থ হয় একই রকম উচ্চারণ, একই রকম হরকত, বার মানে স্থল হয়, জাহার আল ফাসাদ ফিল বাররে ওয়াল বাহর। এখানে আবরার বাররুনা জিন্নাল আবরারা লান তানালুল বিররা, ওখানে দেখেন তোমরা নেকিতে পৌঁছিতে পারবে না, তাহলে নেকিকে বীর বলা হয়। এইরকম বীরুল ওয়ালে দেন, হ্যাঁ মাতা পিতার সাথে সদাচরণ বা মাতা পিতা খেদমত করে নেকি করা, এটা হচ্ছে বীরুল ওয়ালে দেন বীর, আর যেই ব্যক্তি বীর কাজ করে তাকে বলা হয় বার। ইন্নাল আবরার ইশরাবু, নিশ্চয় সৎকর্মশীল লোকেরা পান করবে, মিন কাসিন, এমন পানপত্র থেকে, কানা মিজাজুহা কাফুর, যার সংমিশ্রণ হবে কর্পূর, যাতে সংমিশ্রণ থাকবে কর্পূরের, কর্পূর ঠান্ডা হয় না গরম হয়, কার অভিজ্ঞতা আছে? ঠান্ডা। আর আদা, আদা গরম হয়। আল্লাহ পাক এই দুইটি বস্তুর সংমিশ্রণ কথা ঈশ্বরে উল্লেখ করেছেন, যাতে মাঝে মাঝে ঠান্ডা নিয়ামত পান, আর মাঝে মাঝে গরমের প্রয়োজন আছে মানুষের, বা গরমের চাহিদা আছে, গরম জিনিস আগ্রহ আছে, সে গরমের নিয়ামত পান। মাঝে মাঝে আপনি ঠান্ডা জুস খাচ্ছেন পয়সাওয়ালা মানুষ হলে, আর মাঝে মাঝে ওর চা কফিও পান করছেন, দুনিয়াটা আপনার স্বাদ পরিবর্তন করছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন তাই এখানে বলেছেন যে নেক লোকেরাকে এমন পানপত্র দেওয়া হবে যাতে যার পানীয়তে সংমিশ্রণ থাকবে কর্পূরের, কাফুর আরবি ভাষায় কাফুর কর্পূর, আইনান এমন ঝর্ণা থেকে, ইশরাব বিহা ইবাদুল্লাহ, ইশরাব বিহা মানে ফিহা, যা থেকে পান করবে আল্লাহর বান্দারা। আল্লাহর বান্দা শব্দটি দুই অর্থে ব্যবহার হয় কোরআনের ভাষায়, আল্লাহর বান্দা যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন সকলে আল্লাহর বান্দা, অনগত হোক অথবা নাফরমান হোক সকলে আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা আসরাফু আলা আনফুসিহিম, বড়ই জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, এরকম বান্দা না ফরমান বান্দা, আল্লাহ বলছেন আসরাফু আলা গুনাহগার বান্দা, তাহলে গুনাহগারদের যদি আল্লাহ বান্দা বলে স্বীকার করলেন, তাহলে বান্দা একটি আম অর্থে যে কোন সৃষ্টি আল্লাহর বান্দা, নাস্তিক আল্লাহর বান্দা, কাফির বেদিন মুশরিক পাপিষ্ঠ গুনাহগার আল্লাহর বান্দা, কিন্তু অনগত বান্দা, অবাধ্য বান্দা। যেন আপনার যে দুটো ছেলে থাকে, একটা ছেলে বড় সৎ অনুগত আর একটা অসৎ ছেলে, আপনি কি বললেন যে অসৎ ছেলেটা আপনার ছেলে নয়? ছেলে, কিন্তু কখনো কখনো বলছে যে আমার ছেলে নয় এটা, কিন্তু আসলে ছেলে সে। তো ওই রকমই আম অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বান্দা বলেছেন কোন কোন আয়াতে, আর আল্লাহ পাক নেক বান্দাদেরকে কখনো খাস করে বান্দা বলে সম্বোধন করেছেন। এখানে কোন অর্থ আছে আল্লাহর বান্দারা পান করবে? নেক বান্দারা, খাস বান্দারা, যারা অনগত বান্দা। ইফাজ্জিরুনা শুধু পান করবে না, ইফাজ্জিরুনাহা তাফজিরা, সেই ঝর্ণাকে তারা ইচ্ছা মতো প্রবাহিত করবে, যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে। কারণ ঝর্ণা হয়তো আপনি বড় পয়সার মালিক, বড় ধন সম্পদের মালিক, ঝর্ণা আছে আপনার বাড়ির আশেপাশে, কিন্তু যেখান দিয়ে ঝর্ণা বয়ে গেছে সেখানে আছে, ইচ্ছা মতো বাড়িতে আসনে বসে আছেন, আপনার লোকজনকে নিয়ে বসে আছেন, আশেপাশে পানির প্রয়োজন না, ওখানে ঝর্ণা পাচ্ছেন না আপনি, বা আশেপাশে একটা ভালো দৃশ্য দেখবো, আমার মিটিংও আবার এখানে আমি সামনে খলখল খলখল করছে পানি ঝর্ণা দেখবো মজা লাগবে, হচ্ছেন না, একটু বাইরে দিকে দেখতে হবে, তাই না? সমুদ্রের পাশে আছি আমরা, কিন্তু কমবেশি কষ্ট করে যেতে হচ্ছে, নিজে থেকে ইচ্ছা করে বাড়ির কাছে নিয়ে চলে আসবো আর দেখবো ইচ্ছা মতো সবসময় বিছানায় শুয়ে থাকবো আর দেখবো, তা হচ্ছে না দুনিয়াতে। কিন্তু জান্নাতে ইহুজ্জিরুনাহা তাফজিরা, এই ঝর্ণা তো হবে, আর ঝর্ণা ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে, সুবহানাল্লাহ, যেখানে ইচ্ছা সেখানে প্রবাহিত করে নিয়ে যাবে। আপনি আপনার বিছানায় আছেন, আপনার আসনে আছেন, ওখানে থেকে আমি ঝর্ণা দেখবো, ঝর্ণা নিয়ামত দেখে আমি মানে ভোগ করবো, আমি ফুর্তি করব, সেখানে পাবেন আপনি, যেখানে আমার পানির প্রয়োজন, যেখানে আমার লোকজন আছে সেখানে, যেখানে আমি বসবো সেখানে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দাদের কিছু ভালো আমলের কথা উল্লেখ করেছেন, এটা জান্নাতে কেন, এরা জান্নাতে এসব নিয়ামত পাবে কেন, অনেক নেক আমল করেছে, তার মধ্যে কয়েকটি নেক আমলের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। প্রথম নেক আমল আল্লাহ তাওহীদ উল্লেখ করেননি, প্রথম নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ উল্লেখ করেননি, কিন্তু সেগুলি উল্লেখ আছে। কিভাবে আছে বলছি, ইউফুনা বিন্নাজ, আল্লাহ মানতের কথা উল্লেখ করেছেন। মানত কাকে বলে, মানত কাকে বলে, কে বলতে পারেন, নজর বা মানত কাকে বলে, সংজ্ঞা? হ্যাঁ, সংজ্ঞার কাছাকাছি বলেছেন ঠিক। মান্নত শাব্দিক অর্থ দিয়ে বুঝা, সংজ্ঞা করে বুঝাইতে হবে, ইজাব ও মালা আলজাম, যা কিছু আপনার জন্য লাজেম নয়, আপনার উপর করা আবশ্যক ছিল না, সেটা নিজের উপর আবশ্যক করে নেওয়া, যা আপনার আবশ্যক ছিল না তা আপনার উপর আবশ্যক করে নিলেন আপনি, এর নাম হচ্ছে মান্নত করা। আল্লাহ আমার ছেলেটা বিদেশ যাচ্ছে, যদি বিদেশ গিয়ে কামিয়াব হয়ে যায়, যদিও শর্ত লাগানো খানিকটা আল্লাহর সাথে বেয়াদবি, তারপরে এরকম করে কেউ করে, আবার কেউ বিনা শর্তেও করে, বিনা শর্তে করা হচ্ছে উত্তম, কিন্তু কেউ যদি এরকম করেও করে মান্নত, আর এই মান্নত পুরা করতে হবে, যদি নেকির কাজে হয় জায়েজ মান্নত হয়, হারাম মান্নত শুধু পুরা করা যাবে না। আল্লাহ যদি আমার এই কাজ হয়ে যায়, আমার ছেলেটা ভালো হয়ে যায় বা আমার ছেলেটা বিদেশ যায়, তাহলে আমি তিনটি রোজা রাখবো। তিনটি রোজা রাখা ফরজ ছিল আপনার উপর কি সন্নাত ছিল, কিন্তু আপনি বললেন তিনটি রোজা রাখবো, আল্লাহ আমি দুই রাকাত নামাজ পড়ব, আল্লাহ আমি ১,০০০ টাকা গরিব মিসকিনকে দান করব, হ্যাঁ আমি আমার ছেলের প্রথম মাসের বেতন দান করে দিব, প্রথম মাসের বেতন দান করা ফরজ ছিল, কিন্তু আপনার মান্যতের মাধ্যমে কি করলেন ইজাব ও মালা আলজাম, যেটা আপনার উপর বাধ্যতামূলক ছিল না, লাজিম ছিল না, সেটা আপনার উপর আপনি আবশ্যক করে নিলেন, ফরজ করে নিলেন, ওয়াজিব করে দিলেন, এর নাম হচ্ছে মান্যত। যেই ব্যক্তি যা আল্লাহ ফরজ করেননি সন্নত নয় নবীর, সেই কাজকে ফরজ করে সে পালন করে, সে আল্লাহর ফরজ ছাড়তে পারে কি? আমার কথা বুঝেছেন না বোঝেননি? আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, মান্যত ফরজ করেননি। আপনি মান্যত যেটা ফরজ নয় সেটা নিজের উপর ফরজ করে নিলেন, এবং সেটা যখন আদায় করছেন তো আপনি কি ফরজ যাকাত ছাড়তে পারেন যা আল্লাহ ফরজ করেছেন? আপনি কি ফরজ নামাজ ছাড়তে পারেন? কখনো ছাড়তে পারেন না। আল্লাহ যদি আমার এই কাজ হয়ে যায় তাহলে দুই রাকাত নামাজ পড়ো, দুই রাকাত নামাজ নিজে থেকেই নিজের উপর যখন ফরজ করতে পারেন তো আল্লাহ পাক যা ফরজ করেছেন তা কি করে ছাড়তে পারেন? আল্লাহর নেক বান্দারা যারা মান্নত করে সত্যিকার আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর ভয়ে, তারা যখন স্বেচ্ছায় যেটা ফরজ করে নিয়েছে নিজে সেটাই পালন করে, তাহলে আল্লাহর ফরজকে অবশ্য তার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেয়, ফরজ তরকারি হতে পারে না। ওয়াখাফুনা, আর দ্বিতীয় তাদের নেক আমল হচ্ছে ওয়াখাফুনা ইয়াওমান, সে কিয়ামতের দিনকে ভয় করে। কানা শাররুহু মুস্তাতিরা, যার অনিষ্ট অত্যন্ত ব্যাপক, মুস্তাতির যা ব্যাপক, ইস্তাতারা মানে উড়ে যাওয়া, তাইর থেকে, তাইর পাখি বলা হয়, পাখি জগৎকে বলা হয় তারায়, তীর মানে উড়ে যাওয়া, তো যা উড়ে যায় তা অনেক দূর পর্যন্ত চলে যায়, এই জন্য এর অর্থ হচ্ছে ব্যাপক, যার অনিষ্ট এই কিয়ামতের দিনের অনিষ্ট অত্যন্ত ব্যাপক, এই জন্য এই অনিষ্টে অধিকাংশ লোক ফেসে যাবে, অধিকাংশ লোক জাহান্নামের আজাবে চলে যাবে, অধিকাংশ লোক আল্লাহর আজাবে নিক্ষিপ্ত হবে। সেই দিনকে এই আল্লাহর নেক বান্দারা ভয় করে, ভয় যখন করে তাহলে কি করে? বাস বলে যে ভয় আছে বাস না, ফরজ ওয়াজিব আদায় করে, হারাম মাজাজ থেকে বেঁচে থাকে, আল্লাহকে নারাজ করে না, এমন কোন কাজ করে না, এমন কোন কথা বলে না, এমন কোন আদান প্রদান করে না যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। ওয়ুতাইমুনাত-তাম, আরেকটি নেক কাজ করে কি, তারা অন্নদান করে, ওয়ুতাইমুনাত-তাম খাবার খাওয়ায়, আলা হুব্বিহি তার ভালোবাসা থাকা সত্ত্বেও, একটি অর্থ আয়াতের দুটি তাফসীর করা হয়েছে, একটি তাফসীর আমি ওই তাফসীর থেকে ইঙ্গিত করে অর্থ করলাম ওই রকম অর্থ, আলা হুব্বিহি খাবারের ভালোবাসা থাকা সত্ত্বেও, আলা হুব্বি তাম খাবারের ভালোবাসা থাকা সত্ত্বেও খাবার খাওয়ায় অন্যদেরকে, তার মানে কি, যে খাবার খাওয়াচ্ছে বা যে খাবার গরিব মিসকিনকে বা যাদের যারা অভাবী যাদের হক রয়েছে তাদেরকে খাওয়াচ্ছে, সেই খাবারে তার প্রয়োজন আছে, সে টাকার প্রয়োজন আছে, আমি এত টাকা গরিব মিসকিনকে রাখো এই টাকাটা আমার প্রয়োজন আছে, আমার বিভিন্ন কাজও আছে, আমার ছেলেমেয়েদের প্রয়োজন আছে, আমার মা বাবার প্রয়োজন আছে, আমার ঘরবাড়ি তৈরি করা আছে, তা সত্ত্বেও প্রয়োজন যখন আছে তাহলে ভালোবাসে টাকা, কে ভালোবাসে না টাকাকে, ভালোবাসা সত্ত্বেও এই ভালোবাসাকে উপেক্ষা করে খাওয়াই, কাকে খাওয়াই, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নির্লোকের কথা উল্লেখ করেছেন, তাতেই সীমিত না, এইরকম যারাই হকদার, যারা অভাবী, যারা দুর্গত তাদেরকে খাওয়াবে, একটি অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে ওয়ুত এমনাত তাম আলা হুব্বিহি, হি জামিরের মারজা হচ্ছে আল্লাহ, তো আম নয়, তাহলে কি অর্থ হবে, ভাইয়ত এমন আত্ম, তারা অন্নদান করে, খাবার দেই লোকজনকে আল্লাহুদ্দুমি আল্লাহ পাকের ভালোবাসার ভিত্তিতে, ভালোবাসার কারণে, কেন খেতে দেয়, আমার আত্মীয় না, আমার সাথে রক্তের সম্পর্ক নেই, আমার কোন ব্যক্তি স্বার্থ নেই, এর কাছে কিছু পাবো এইরকম আপনার আশাও নেই, বা ইয়ে আমাকে কিছু ভবিষ্যতে কোনোদিন দিতে পারবে এর যোগ্যতাও নেই, তারপরও খাওয়ায় কেন, আল্লাহুদ্দুমি আল্লাহ পাকের ভালোবাসার কারণে, আল্লাহকে ভালোবাসি সেই জন্য আমি গরিবের উপর দয়া করি, আল্লাহকে ভালোবাসি সেই জন্য আল্লাহর সৃষ্টির উপর দয়া করি, আল্লাহকে ভালোবাসি এই জন্য আল্লাহর বান্দার উপর দয়া করি, তাদেরকে খাওয়াই, আল্লাহ হুবিল্লাহ এ অর্থ। তবে ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ তাফসীরে কাসির এবং ইবনে জারির তারা আগের অর্থটিকে প্রাধান্য দিয়েছেন, আর এর সমর্থনে অন্যান্য আয়াত রয়েছে। লাম তানামুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যা তোমরা ভালোবাসো তার থেকে যতক্ষণ খরচ না করবে ততক্ষণ ভালো ওই রকম নেকি পাবে না। তাহলে এখানে তুহিব্বুন যা ভালোবাসো কি ভালো ধন সম্পদ, ধন সম্পদের ভালোবাসার কথা উল্লেখ করা হয়েছে। খাদ্যের বা ধন সম্পদের ভালোবাসা থাকা সত্ত্বেও অন্নদান করে, কাকে? মিসকিনান, অভাবীকে। ও ইয়তিমান, ইয়তিমকে, অনাথকে। ও আসিরা, এবং বন্দীকে। বন্দি কেমন? বন্দি এতিম তো বুঝেন না, বুঝেন না এতিম কাকে বলে? হ্যাঁ, যার মা মারা গেছে না বাপ মারা গেছে, মা বললে অনেক মনে হয় বাবা। আমাদের গ্রামাঞ্চলের ভাষায় মা মরলে এতিম বলে, আসলে মা মারা গেলে এতিম হয় না শরীয়তের ভাষায়। শরীয়তের ভাষায় যার উপর ব্যয় বহনের দায়িত্ব আছে সে মারা গেলে এতিম হয়, আর এতিম আবার নাবালক ছিল সাবালক আবার এতিম হয় না। আঠারো বছর বিশ বছর বয়স সাবালক হয়ে গেছে, এখন কাজ করে খেতে পারবে, আর এ ছেলে এতিম রে, ছেলে এতিম। নবী করিম সাল্লামের হাদিস আছে, লা ইউতমা বাদা হুলমিন, সাবালক হলে আর এতিম থাকে না। হয়তো এতিম ছিল বাবা দুই বছর বয়স যখন ছেলের তখনই মারা গেছে, আঠারো বছর বয়স হয়ে গেছে এখন কাজকর্ম করতে পারবে, আর এতিম না, সাবালক হয়ে গেছে আর এতিম না। মেয়ে ছিল এতিম, মেয়ে ছিল বিবাহ হয়ে গেছে আর এতিম না, বিবাহ হয়ে গেছে, ব্যয় বহনের দায়িত্ব চলে গেছে স্বামীর উপর। এতিম তাহলে বুঝলেন, মিসকিন আর ফকিরের সামান্য পার্থক্য আছে। মিসকিন বললে ফকির তাতে সামিল, মিসকিন মানে যার কাছে এক দু অক্ত খাবার আছে কিন্তু হয়তো ওদিনে কিছুটা অভাব আছে, আর ফকির যার কাছে কিছু নেই। তাহলে মিসকিনকে যদি খাবার খাওয়ায় তাহলে ফকিরকে আরো বেশি খাওয়াবে যার কাছে কিছুই নেই। আসির বন্দী বলা হয়েছে, কোন বন্দীকে উদ্দেশ্য করা হয়েছে? এর একটি তফসির হচ্ছে যে মুসলিম বন্দী, কিছু তাবেঈনগণ তফসির করেছেন, বলছেন বন্দী মানে মুসলিম বন্দীকে খাওয়াবে। দ্বিতীয় অর্থ হচ্ছে যে বন্দী মানে মজলুম, নির্যাতিত বন্দী, মুসলিম হোক আর কাফের হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক কিন্তু নির্যাতিত বন্দী। তাহলে সব বন্দীকে খাবার খাওয়ার কথা বলেন, একজন চোর বড় ডাকাত আর সে আরো বড় ডাকাত হোক সেই জন্য খাওয়াবেন না, না খেয়ে মারবেন নাকি তাও না, কিন্তু আপনাকে প্রাধান্য দিতে হবে প্রথম সৎ বন্দী, নেক বন্দী, মুসলিম, নিরীহ মানুষ, কিন্তু জবরদস্তি তাকে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বন্দী বানিয়ে দেওয়া হয়েছে, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আসামি বানিয়ে দেওয়া হয়েছে, এদেরকে খাওয়া, এর প্রশংসা করা হয়েছে। এটা নেকির কাজ, চোর বাড়াবার জন্য নয়, ডাকাত বাড়াবার জন্য নয়, তবে চোর ডাকা যখন চলে এসছে জেলখানাতে তখন খাবার দিতে হবে তাদের, খাবার দিতে হবে তাদের, এই ক্ষেত্রে নেকি আছে। কিন্তু আপনাকে দেখতে হবে যে কিছু সৎ বন্দী আছে আর কিছু অসৎ বন্দী আছে, সৎ বন্দী প্রথম প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে আপনার কাছে আপনার খাবারের। যে কোনো মিথ্যা অপবাদ হোক না কেন, যদি কেউ মজলুম থাকে, নিরীহ নির্যাতিত আর বন্দী করে দেওয়া হয়েছে, তাহলে তারা সে মুসলিম হোক আর অমুসলিম হোক হকদার। এছাড়াও অমুসলিম বন্দী যদি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বন্দী এসছে, বদরের যুদ্ধের পরে সত্তর জন বন্দী এসছে, খাবার দিতে হবে না হবে না? সুমামা বিন উসাল নজদের নেতা, সে নবী সাল্লামের কট্টর শত্রু ছিল, সে বন্দী মসজিদ নবীর তাকে বেঁধে রাখা হয়েছে তিন দিন ধরে, সকালবেলা যেতেন নবী সাল্লাম জিজ্ঞাসা করেন, মা গাইন দা কায়া সুমামা, খুব সুন্দর একটা হাদিস আছে, যে হাদিস এখন উল্লেখ করলে তো সেরা হবে না, তো তাকে সাহাবাই করে খাবার দিয়েছেন। তাহলে বন্দী কাফের হইলেও আল্লাহ শত্রু হইলেও যান বাঁচানোর জন্য খেতে দিতে হবে, আল্লাহ সৃষ্টি সুতরাং খেতে দিতে হবে। বন্দির আরেকটি অর্থ কোন কোন তাফসির কারগণ করেছেন যে বন্দী মানে দাস, কিন্তু দাস আজকাল দাসের যুগ নেই, কারো বাড়িতে দাস আবদ্ধ হয়ে নেই, যারা চাকরি করছে চাকরি করছে, চাকরি ছেড়ে দিয়ে চলে গেলাম চলে গেলাম, কিন্তু দাস হয়তো কি, দাসের কোনো ব্যক্তি মালিকানা নেই, দাস যা কিছু আয় উপার্জন করবে তার মনিবের হবে, দাস কে ইচ্ছা করলে মনি মালিক বিক্রি করে দিবেন না, যে এক দেশ থেকে আর এক দেশে বিক্রি করে দিল, যে দেশে তার বাবা মা আছে সেই দেশে কোন দেশে বিক্রি হয়ে চলে গেল, যে ক্রেতা খরিদ করলে সে কোন দেশ অন্য কোনো দেশে নিয়ে চলে গেল, এই যে অসহায় অবস্থায় জীবনযাপন দাসের। আল্লাহ ফাকর রব্বুল আলামিন আসির মানে যে মালিকের বাড়িতে বন্দী হয়ে আছে, গোলামিতে বন্দী আছে, তাকেও অন্নদান করতে বলেছেন, এই তফসির করা হয়েছে। সবগুলি তফসির এখানে প্রযোজ্য। যখন খাওয়ায় তখন পার্থিব কোনো স্বার্থে নয়। আর আজকাল আমরা অধিকাংশ লোক মানুষকে খাবার দিই কি জন্য? পার্থিব স্বার্থে, খাওয়ালে খেতে পাবো, অথবা যদি খাওয়াই তো আরেকদিন টাকা পয়সা ধার চাইলে সে মুখ আড়াইতে পারবে না, দিতে হবে তাকে, রক্ষা কথা রক্ষা করবে, অথবা একে খাওয়াইলে এর কাছে ভবিষ্যতে কোনো আশা রাখা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি এই দুনিয়াবি স্বার্থে। আল্লাহ পাক বলছেন না, যারা আল্লাহর বান্দা ইবাদুল্লাহ তারা মনে মনে বলে খাওয়ায় আর মনে মনে বলে। তাহলে এখানে খুলে বলতে হবে না, কথা বলতে হবে না, আপনি কাউকে খাওয়াচ্ছেন ছোট ভাই, আপনার আব্বা মানুষ করতে পারছেন, আপনি মানুষ করছেন, আর বলতে হবে দেখ রে তোকে খাওয়াচ্ছে আল্লাহর জন্য, না এই কথা বলার উদ্দেশ্য নাই। কোরআনে কেরিমে যে বলা হয়েছে এটা মনে মনে বলে, লেসানুল হাল বলা হয়েছে, এটা হচ্ছে লেসানুল মাকাল মানে মুখে বলা, আর এটা হচ্ছে লেসানুল হাল মানে আপনার অবস্থা যেন বলছে, কি আপনার নিয়ত বলছে, আপনার অন্তর বলছে, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, দেখো তোমাদেরকে অন্নদান করছি, খেতে দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ মানে আল্লাহর চেহারার জন্য। তাহলে বুঝা গেল আল্লাহ পাক যখন ওয়াজহুন শব্দ এখানে উল্লেখ করেছেন তাহলে আল্লাহর অজন মানে কি? অজন মানে চেহারা, হাজা ওয়াজহি এটি আমার চেহারা, আপনার চেহারা। তাহলে আল্লাহ পাকের ওয়াজহুল্লাহ যখন বলা হয়েছে তাহলে আল্লাহর চেহারা আছে না নেই? আছে। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা বলবে আল্লাহর চেহারা নেই তারা আহলে সুন্নাত নয়, তারা আহলে বিদাতের ক্ষেত্রে। আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, আসমা সিফাতের ক্ষেত্রে, তৌহিদুল আসমা সিফাতের ক্ষেত্রে তারা আহলে সুন্নাত নয় যারা এসবের বিকৃতি ঘটায়। আল্লাহ পাকের উপরে চেহারা আছে, চেহারা উল্লেখ করে আল্লাহ পাকের সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে বা আল্লাহ পাকের সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে। যেমন এখানে আল্লাহ পাকের সন্তুষ্টিকে উদ্দেশ্য করা হয়েছে কিন্তু চেহারা বলে, চেহারা আছে বলেই। তাহলে অর্থ কি? ভাবার্থ ইন্না মানুত এমকন, তোমাদেরকে আমি অন্নদান করছি কি জন্য? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। এতে লোক রাগ করে আছে, উদাহরণ দিচ্ছি, আমাদের মাতৃভাষা আমরা চেহারা ব্যবহার করি, খুশির ক্ষেত্রে রাজি হওয়ার ক্ষেত্রে চেহারা ব্যবহার করি, এটি লোক রাগ করে আছে আপনার উপর, আর রাগ করে মুখটা ফিরে আসে, দিয়ে কথা বলতে চাইছে না ভালো করে, কথাও যদি বলে তো মুখ ভারী ভারী করে, ভাই কেন এত রাগ করছে, এটা মুখটা ফিরান, বলছেন না এটা আমার দিয়ে মুখটা ফিরান, বলছেন না তার মানে রাজি হয়ে যান, তার মানে রাজি হয়ে যান, যদি মুখ ফিরালে কিন্তু ওটা তো আপনি চান না যে খালি মুখ ফিরিয়ে রাগ করে থাক, আপনি চান যে রাজি হয়ে যাক। এই জন্য ওয়াজহুল্লাহ আল্লাহ পাকের চেহারা বলে এখানে সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়েছে। এটা হচ্ছে বাগভঙ্গিমা, আমাদের আমরা বাংলা ভাষায় বলছি, সেই রকমই আরবি ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজহুল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ পাকের চেহারা আছে। এর আগে বলেছে যারা আল্লাহ পাকের চেহারাকে অস্বীকার করবে, আল্লাহ পাকের আল্লাহ যে গুণাবলীগুলি আছে সেগুলিকে অস্বীকার করবে, কিয়ামতের দিনে আল্লাহ পাকের দিদার হাসিল করবে না, কারণ অস্বীকার করেছে আল্লাহর চেহারা নেই। আবার দেখবে কি তুমি, তুমি তো বলেছো আল্লাহর চেহারা নেই, সুতরাং কোরআন সুন্নাহ অনুসারে হওয়ার চেষ্টা করেন এবং আল্লাহ পাক যেভাবে বলেছেন সেইভাবে বিশ্বাস করেন। এটি ছিল আইম্মাই কেরামদের এতেকাদ বিশ্বাস, এটি ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ শাফি মালিক আহমদ সমস্ত আইম্মাই কেরাম সাহাবায়ে কেরাম তাবেইন তাবা তাবেইন আর তারপরে আইম্মাই কেরাম তারপরে মুহাদ্দিস সমস্তের আকীদা। এই জন্য ফিকহে আকবর ইমাম আবু রহমতুল্লাহ যে কিতাব আছে তাতে তিনি আল্লাহর হাত সম্পর্কে উল্লেখ করে বলছেন ওয়ালা নাকুল আলিয়াদ বিমাল কুদরা, আমি বলছি না যে হাত মানে কুদরতি হাত যে বিদাতিরা বলে থাকে আজকাল, নিজেদেরকে বলে যে আবু হানিফার আমরা অনুসারী মুকাল্লিদ আর তারপরে ওর উপরে আমল নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী কিতাব আমার লাইব্রেরিতে আছে, ফিকহে আকবার আরবি ভাষায় আছে, তো ছোট্ট কিতাব। সেই কিতাব আকিদার কিতাবে তিনি বলছেন লিল্লাহে ইয়াদুন, আল্লাহর হাত আছে, ওয়ালা নাকুলু, আর বলছি না যে আলিয়াদ বিমানাল কুদরা কুদরতি হাত, বরং ইয়াদ মানে আল্লাহ পাকের হাত। তবে আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো। আপনি কি বলবেন যে আমার হাত বানরের মতো? আরে আপনি মানুষ, ক্ষুদ্র মানুষ, তারপর বলছেন আমার হাত আমার মতো, আমার হাত আর বানর মতো কেন বলছেন? কেউ যদি বলে আপনাকে ভাই আপনার হাতখানা বানর মতো, কত কষ্ট লাগবে আপনাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের যদি কেউ তুলনা করে তাহলে গুমরাহি, যেমন গুমরাহি আল্লাহ পাকের হাতকে কেউ যদি অস্বীকার করে, এইরকম আল্লাহ পাকের চেহারাকে কেউ অস্বীকার করে তাও গুমরাহি, আর আল্লাহ পাকের চেহারা কারো মতো কেউ যদি বলে তশবিহ করে সেটি হচ্ছে গুমরাহি। এই দুই গুমরাহি থেকে বাঁচতে হবে, একদিকে গুমরাহি হচ্ছে সাদৃশ্যতা পোষণ করা, আরেকদিক হচ্ছে অস্বীকার করা বা বিকৃতি ঘটানো। দুই গুমরাহির মাঝখানে হচ্ছে আল্লাহ পাকের চেহারা আছে, আল্লাহ পাকের চেহারা আল্লাহ পাকের মতো। ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, নিশ্চয় আমি অন্ন দান করি, খাদ্য দান করি আল্লাহর সন্তুষ্টির জন্য। লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, হে ইয়তিম আমি তোমাকে মানুষ করছি, মনে মনে বলবেন, এতিমকে খুলে নাই মনে মনে, কারণ খুলে সামনে বললে কষ্ট পাবে অনেক সময়। বারবার বলছেন দেখো তোমাকে খাওয়াচ্ছি আল্লাহ সন্তুষ্টির জন্য, দেখো তোমাকে খাওয়াচ্ছি একমাত্র আল্লাহ সন্তুষ্টি, তুমি কি করবে না করবে ভবিষ্যতে ওইটা আমার দেখা দেখি নেই, কষ্ট পাবে ঠিক না। এই শিক্ষা দেওয়া হয়নি কোরআনে কারিমে, শিক্ষা দেওয়া হয়েছে আপনি মনে মনে নিজেকে সান্ত্বনা দেন যে আলহামদুলিল্লাহ আমি এর কাছে কিছু চাওয়া পাওয়ার আশা রাখি না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি খাবার দান করছি। লা নুরিদু মিনকুম জাযা ওয়ালা শুকুরা, সুতরাং তোমাদের কাছে না প্রতিদানের আশা করি, প্রতিদানের ইচ্ছা রাখি, কামনা রাখি, ওয়ালা শুকুরা না কৃতজ্ঞতার আশা রাখি, প্রতিদান কিছু দেবে বদলাই, আর শুক্রিয়া হচ্ছে বদলে কিছু দিল না কিন্তু কমপক্ষে বলল থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, অনেক অনেক শুক্রিয়া, জাযাকাল্লাহ খাইরা, সেটাও চাইলে ইখলাস, এর নাম হচ্ছে ইখলাস। আমরা যদি নাও দিতে পারো, আরে বাবা তুমি কিছু দিতে পারলে না, কমপক্ষে মাঝে মাঝে তো একটু যোগাযোগ করবে, তুমি শুক্রিয়া তো আদায় করবে যে ভাই আপনার অনেক অবদান আছে আমার উপর, এই আশা রাখি না, আশা রাখবেন না, একমাত্র আল্লাহ পাকের কাছে আশা রাখবেন, এ হচ্ছে ইখলাস। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা, তারপরে এই আল্লাহর বান্দারা কি বলে, আমরা আমাদের রবকে ভয় করি, ইন্না নাখাফু মির রাব্বিনা, আমাদের রবকে ভয় করি, ইয়াওমান সেই দিনে, বিশেষ করে যেই দিন বিচার দিবস হবে, আবুসান যেই দিন হবে ভীতিপ্রদ, আবুস আবাসা মানে কি বলেছি, ভরুকুঞ্চিত করা, এটা মানুষের ক্ষেত্রে যখন হবে ভরুকুঞ্চিত করা, আর সেই দিন যেহেতু কঠিন দিন হবে কিয়ামতের দিন, সেজন্য দিনের গুণ এখানে ইয়াওমান আবুসান বলা হয়েছে, মানে ভীতিপ্রদ, অত্যন্ত ভীতিপ্রদ, ভয়ের দিন, কামতারির মানে ভয়ঙ্কর দিন, কাছাকাছি অর্থ। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকা আল-ইয়াম, সেই দিনে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, জবাব দিতে হবে, একে ভয় করতো, সেজন্য আল্লাহ পাক কি করেছেন, তাদেরকে সেই দিনের অনিষ্ট থেকে রক্ষা করেছেন, বাঁচিয়ে নিয়েছেন। ওয়ালাক্কাহুম নাযরাতান ওয়া সুরুরা, এবং তাদেরকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বা দেবেন নাযরাতান, সজীবতা ও সুরুরা, এবং আনন্দ, আল্লাহ পাক সেই দিন কিয়ামতের দিনে চেহারায় দিবেন সজীবতা, খুশিতে থাকবে, মলিন থাকবে না চেহারা, হাসতে থাকবে, দাহেকা তো মুস্তাবশির, আল্লাহ অন্যায়তে বলেছেন হাসবে সেদিন, মুমিন বান্দা আল্লাহর নেক বান্দা দাহেকা হাসবে, কোনো পরিচয় নেই, মুস্তাবশিরা খুশি খুশি থাকবে, আর ওজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা, আর কিছু চেহারা মলিন, ধুলি ধূসরিত হয়ে থাকবে, তারা হাকু হাকা, তারা বালা মুসিবত তাদেরকে ঢেকে নিবে, উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারাই কাফের ফাজির, ওয়া জাযাহুম বিমা সাবারু, আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের দিনে বদলা দিবেন তাদের ধৈর্যের, বিনিময় দিবেন তাদের ধৈর্যের, তারা ধৈর্য ধারণ করেছিল, কি বদলা দিবেন ধৈর্যের, জান্নাতান জান্নাত দিবেন, ওয়া হারিরা, এবং জান্নাতে রেশমের কাপড়ের নিয়ামত দিবেন, রেশমের কাপড়ের নিয়ামত দিবেন। এই ধৈর্যের প্রয়োজন আছে, সত্যি ধৈর্যের প্রয়োজন রয়েছে, কারো ইহসান করলেন, যে কেউ হোক না কোনো ভাই ব্রাদার হোক অথবা যে কোনো অন্য কোনো মানুষ হোক, ইহসান করলেন, ইহসান করার পরে প্রথম কথা ইহসান কন্টিনিউ করার জন্য ধৈর্যের প্রয়োজন আছে, দুই মাস চার মাস ছয় মাস দিলেন, তারপর দেখলেন যে না এর এত খরচ করে লাভ কি রে, একে তো দেখছি অবৈধই, আমাকে তার স্মরণ করেন ওইভাবে, আমার তো এইভাবে শ্রদ্ধা করে না, বন্ধ করে দিলেন, অধৈর্য। ধৈর্যের সাথে আপনি চালিয়ে গেলেন, খরচ তো চালালেন, আর তারপরে যখন আশা করেছিলেন কিছু পাব পেলেন না, তখন আপনি অধৈর্য হয়ে গেলেন, বড় কষ্ট দিল, বড় কষ্ট দিল না, ধৈর্য ধরার চেষ্টা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া জাযাহুম বিমা সাবারু, যদি ধৈর্য ধারণ করেন, শুধু ধৈর্য এই ক্ষেত্রে না, এর আগে বলেছি তিন রকমের ধৈর্য, সবগুলি এখানে খেয়াল রাখবেন, সার্বিক ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করে তার বিনিময়ে আল্লাহ কি দেবেন, জান্নাত দেবেন, আর আল্লাহ পাক জান্নাতে রেশমের কাপড় দেবেন, জান্নাত ও হারিরা, আর সেই জান্নাতে কি করবে তারা, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি, সেখানে তারা মুত্তাকিন মানে হেলানা দিয়ে থাকবে, সমাসীন থাকবে বলেন অথবা হেলানা, শাব্দিক অর্থ খুব সহজ অর্থ হচ্ছে মুত্তাকিনা ফিহা, হেলানা দিয়ে, এর নাম হচ্ছে ইত্তেকা, ইত্তাকায় আত্তাকি মানে হেলানা দেওয়া, মুত্তাকিনা ফিহা, ওই জান্নাতে তারা নিজ নিজ আসনে হেলানা দিয়ে থাকবে, আলাল আরাইক, আরিকাতুনের জামা হচ্ছে আরাইক, আরিকা হচ্ছে সজ্জিত আসন, সজ্জিত কুরসি, সজ্জিত আসনে তারা হেলানা দিয়ে থাকবে, লাহারাও না ফিহা শামসা, যেখানে তারা তাপ দেখবে না, সূর্য মানে সূর্যের তাপ দেখবে না, ওয়ালা জামহারিরা, আর না তারা অতি শীত দেখবে, না অতি শীত থাকবে, না অতি গরম থাকবে। কারণ যদি খুব সুন্দর সুন্দর সাজানো আসন থাকে, আর এই খোলা মাঠে, শিকড় খোলা মাঠে আজকালকার দুপুরে যদি থাকে গ্রীষ্মকালে, শান্তি পাবেন? এই খালি খালি এতে মেঝেতে বসে থাকবো, ঘরের মধ্যে এসে ওখানে যাই, দরকার নেই এত সুন্দর আসন। তো জান্নাতে যখন হেলানা দিয়ে বসে থাকবে, না সেখানে রোদ্রের তাপ অনুভব করবে, আর না এমন ঠান্ডা যে ঠান্ডা এ থাকা যায় না, জামহারির এত বেশি ঠান্ডা, যে ঠান্ডার প্রয়োজন সেই ঠান্ডাই তারা পাবে। ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা, এবং সেখানে তাদের ওপর জান্নাতের ছায়াগুলি নিকটবর্তী হয়ে থাকবে বা ঝুঁকে থাকবে। ছায়া ছায়া আছে কিন্তু আপনার দিকে ঝুঁকে নেই, ছায়া অন্যদিকে। নিজের গাড়ি যেখানে রাখতে যাচ্ছেন, গাছের কাছে তো গেলেন আপনি, কিন্তু ছায়াটা সূর্যের কারণে আপনার গাড়ির উপরে ছায়া না পড়ে অন্যের গাড়ির গাড়ির উপরে পড়ছে, লাভ আছে? লাভ নেই। এই জন্য আল্লাহ বলছেন দানি আদান, ছায়া তো থাকবে কিন্তু এসে জান্নাতের বৃক্ষগুলির বা গাছের ছায়া ঝুঁকে থাকবে। দানিয়াতান আলাইহিম যিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলীলা, এবং কুতুফ হচ্ছে ফল পাড়ার নাম, শাব্দিক অর্থ হচ্ছে কাতাফে একতব, মানে ফল পাড়া, গাছ থেকে ফল পাড়া, এখানে ফলমূলের অর্থ করেন। এবং যুল্লিলা ওয়া যুল্লিলাত আয়িত্তি করে দেওয়া হবে, অনুগত করে দেওয়া, যাল্লালা ইযাল্লিলু তাযলীল মানে হচ্ছে অনুগত করে দেওয়া, আয়িত্তি করে দেওয়া। ওয়া যুল্লিলাত কুতুফুহা তাযলীলা, এবং জান্নাতের ফলমূলগুলিকে তাদের আয়িত্তি করে দেওয়া হবে বা আয়িত্তাধীন করে দেওয়া হবে। আয়িত্তে থাকলে এখানে এখানে বসে আছি, আমার অফিসে যদি ফল থাকে তো লাভ আছে, অফিসে ভালো ভালো খাবার আছে, কিন্তু আপনাদের সাথে এখানে ব্যস্ত আছে, এই ফল থেকে লাভ নেই। কেউ ফল রেখেছে বা আমি রেখেছি, লাভ নেই, কিন্তু কাছে যদি থাকে এই জান্নাতে এরকম নিয়ামত আল্লাহ ফাকরাবুল আনবে। যেখানে থাকবেন, যে অবস্থা থাকবেন, শুয়ে গেছেন ফল নিজের আয়ত্তে না গালে, বসে আছেন এখান থেকে উঠে আরেক দিকে চলে গেলেন, সেখানে ফলমূল বিভিন্ন রকমের, যত রকমের ফলমূল হইতে পারে, কল্পনাতে আসতে পারে, তার কল্পনারও বাইরে জান্নাতের নিয়ামত। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামগুলি থাকবে দুনিয়ার ফলমূলের নাম, কিন্তু স্বাদের কোন তুলনা নেই, যেমন আল্লাহ ফাকর রব্বুল কোরআনে কেন বলেছেন, ওয়ুতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দা, আর জান্নাতে জান্নাতীদের কি নিয়ামত হবে আল্লাহ পাকের বান্দাদের যারা নেক আমল করেছে, ওয়ুতাফু আলাইহিম বিআনিয়া, তাদের উপর ঘোরাফেরা করবে খাদেমরা, ঘোরাফেরা করা হবে মানে ঘোরাফেরা করবে খাদেমরা, বিআনিয়াতিন এমন পানপাত্র নিয়ে, মিন ফিদ্দাতিন যা হবে রূপের রূপা চাঁদির, ওয়া আকওয়াবিন বিআনিয়াতিন পাত্র, এটা পানপাত্র না, পাত্র মানে খাবারের পাত্র, ও আকুয়াবিন কুবের জামা, কুব মানে হচ্ছে পানপাত্র, কুব এমন গ্লাসকে বলা হয় যেটা ধরার জন্য কবজা থাকে না, কুব বলা। ও আকুয়াবিন এমন পানপাত্র হবে, কানাত কাওয়ারিরা, যেগুলি কাঁচের মতো হবে, কারুর আতনের জামা হচ্ছে কাওয়ারির, কারুরা কাকে বলে, হ্যাঁ কারুরা কাঁচকে বলে, গ্লাস তো, গ্লাস মানে কাঁচ, কাঁচ, কানাত কাওয়ারিরা, কিন্তু কাওয়ারিরা মিন ফিদ্দাতিন, এই কাঁচ হবে হ্যাঁ চাঁদির, আবার চাঁদির কেমন কাঁচ হয় এক সমস্যা, চাঁদির আবার কাঁচ হয়নি, কাঁচ আলাদাই জিনিস, চাঁদির কাঁচ। এই জন্য তাফসির কারগণ বলেছেন যে সেই পানপাত্র চাঁদির তৈরি, চাঁদির প্রস্তুত করা হবে, কিন্তু দেখতে কেমন হবে, কাঁচের মতো, কাঁচের মতো, কানাত কাওয়ারিরা সেই পানপাত্রগুলি হবে কাঁচের মতো, কাওয়ারিরা মিন ফিজাতিন চাঁদির তৈরি কিন্তু কাঁচের মতো। চাঁদির তৈরি পাত্রে পানি বাইরে থেকে দেখা যাবে না, দেখা যাবে, হ্যাঁ চাঁদির তৈরি জান্নাতের পানপাত্র গ্লাস, কিন্তু বাইরে থেকে ভিতরে কি আছে দেখা যাবে, স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন। জি, তারপরে আল্লাহ পাক কি বলেছেন, আরেকটি নিয়ামতের কথা, কদ্দারুহা তাকদীরা, যারা খাবেন তারা অনুমান করে পরিবেশন করবে, অনুমান করে পরিবেশন করবে। দেখেন যতটা লাগে আপনার ততটা যদি পরিবেশন হয় তাহলে ভালো লাগবে, আর তার কমও যদি হয় ভালো লাগবে না, আর বেশিও যদি হয় ভালো লাগবে না। আমাদের সভ্যতায় থালা ভর্তি করে ভাত দেওয়া অভদ্রতা, যাই না আপনাদের একা অঞ্চলে একা করব হইতে পারে, কিন্তু আর ওদের সভ্যতা নয়, থালা ভর্তি করে দিত, একজন খেলে পাঁচজনের সমান দিতে হবে, থালা খালি রাখা যাবে না, এটা হচ্ছে ভদ্রতা তাদের। তাহলে যেখানে যেই রকম সভ্যতাকে সম্মান বলা হয় সেই রকম ভাবে সম্মান করতে হবে। আমার থালায় যদি ভর্তি করে এতটা ভাত দিয়ে দেয় তাহলে খুব খারাপ লাগে, যান অল্প অল্প করে দেন আর খায়। আরবদের দেখেছেন গাহুয়া দেয়া, এতটা করে দিতে হবে গাহুয়া, গাহুয়া গাহুয়ার পাত্র আছে এত বড় কিন্তু না এতটুকু দিতে হবে। যদি এতটা দেন বধুরা কি করে জানেন, নিয়ে যদি খাদেম হয় মুখে ছিটিয়ে দিবে, কি দিলি তুই ভর্তি করে অভদ্রতা। এই খাদেমরা যে পরিবেশন করবে অনুমান মাফিক দেবে, অনুমান করে দিবে কতটা দিলে এই মাখদুম আমার যার খেদমত করছে খুশি হবে, কতটা তার প্রয়োজন সে প্রয়োজন মোতাবেক দেবে। আর যদি এমন হয় যে ভাত দিয়েছে আপনাকে, ভাত দিয়েছে আপনাকে 250 গ্রামের 200 গ্রামের আর তরকারি দিয়েছে এতটুকু, কেমন লাগবে? আমরা এককালে জায়গির খেয়ে লজিং খেয়ে মাদ্রাসায় পড়াশোনা করেছি, বোর্ডিং এ পড়াশোনা করেছি এক জামানে, দীর্ঘ জামানা, কিন্তু তার আগে জায়গির খেয়ে পড়েছি। কিছু জায়গির অভাবের কারণে, জায়গির বা অভাব আছে, ভাত দিয়েছে যথেষ্ট ভাত, আমি আমার সাথে আরো দুজন খেতে পারবে না ভাত দিয়েছে, কিন্তু তরকারি এতটুকু দিয়েছে অনুমান করে দেয়নি, এতে হবে না। মনের কষ্ট হচ্ছে, খেতেও ভালো লাগছে না, তারপরও পেট ভর্তি করতে হবে, খেতে হবে। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামত দিবেন যা পরিবেশন করা হবে, কদ্দারুহা তাকদির, এটি একটি বড় নিয়ামত, আপনার যেমন লাগে তেমন দেওয়া হবে আপনাকে, সুবহানাল্লাহ। এবং সেই জান্নাতে পান করানো হবে এমন পানপত্র থেকে, কাস কুব মানো গ্লাস, আর কাস মানো গ্লাস, কিন্তু ভাষাবিদরা বলেছেন কাস মানে হচ্ছে পানি ভর্তি, বা যে পানীয় ভর্তি, পানীয় জিনিস ভরা আছে, শরবত হোক আর পানি হোক আর যাই কিছু হোক না কোন, তাকে বলা হয় কাস। আর খালি যদি থাকে সেটি কুব, কাস মানে তাতে কিছু আছে। আসান, তাতে পান করানো হবে এমন পানপাত্র থেকে, কানা মিজা জোহা জঞ্জাবিলা, যার সংমিশ্রণ হবে আদা, আদার সংমিশ্রণ, জঞ্জাবিল মানে হচ্ছে আদা, এই জঞ্জাবিলের সংমিশ্রণ, যেটা বললাম যে গরম, মাঝে মাঝে তাহলে গরম জিনিস দিয়ে সংমিশ্রণ করা হবে আপনার পানীয় বস্তুতে, মাঝে মাঝে ঠান্ডা জিনিস দেওয়া হবে, কানা মিজা জোহা কাফুরা কর্ফুর দেওয়া হবে। আল্লাহ পাক বলছেন আইনান ফিহা, এমন ঝর্ণা থেকে পান করানো হবে এই সংমিশ্রণ করা আপনার পানীয় বস্তু, তুসাম্মা সালসাবিলা, যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল, যে ঝর্ণার নাম হচ্ছে সালসাবিল ঝর্ণা জান্নাতের। এই কাস যে দেওয়া হবে এটা জান্নাতের মদ খামর, যার কথা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন, কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেন চার রকমের নহরের কথা উল্লেখ করেছেন, কি কি? হ্যাঁ হ্যাঁ, দুধের নহর, আনহারুম মিন লাবানিন, আর আনহারুম মিন মাইন গাইরা আসেন, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন পানি, মিন আসালির মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সুতরা মধু, আর মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, মদ হবে কিন্তু পানকারী যেন অত্যন্ত স্বাদের হবে, আর তাতে লাফিহা গুলুন ওয়ালাহুম ইউনজিফুন, না তাতে মাথার ব্যথা হবে, না তাতে মাতলামি করে পাগলামি করবে, হুশ হারাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুন মুখাল্লাদুন, এবং তাদের উপর প্রদক্ষিণ করবে, চক্কর লাগাবে, ঘোরাফেরা করবে খাদেমরা। কোন ধরনের খাদেম? উইলদানুন মুখাল্লাদুন, চিরকিশোর, চিরকিশোর, যারা চিরকিশোর খাদেম, উইলদান ওয়ালিদের যাওয়া হচ্ছে উইলদান, মানে তারা তাহলে বালক হবে, সাবলক নাই। দেখেন ছোট ছোট বাচ্চারা যদি সেবা করে বেশি ভালো লাগে না বড় মানুষের কেউ সেবা করলে? কোন এক ডাইরেক্টরের কথা বলছি, নাম বলবো না, ও বলতো যে চায়ের যে টি বয় থাকবে এটার বয়স 20-25 মধ্যে হইতে হবে, ও 40-50 হলে টি বয় নাই, কারণ মদিরেরই বয়স 25-30, তো আমি 40 বছরের দাড়ি সাদা হয়ে গেছে আর টি বয় বেচারাকে কেমন করে বলবো জিম সাই, অনেক মানুষ জিন্দার মানুষ, যুক্তি ভালো তার। কোন এক সময় আমাদের এখানে খাদেম যে চা পেশ করে একটু বয়স্ক ছিল, তো কখনো জীবনে বলতাম না যে পানি আনতে হবে, নিজে থেকে পানি নিয়ে আসতাম, যদি দেখছে যে পানি নিতে যাচ্ছে তখন হয়তো হাত থেকে নিয়ে নিল, সে আলাদা কথা, কিন্তু কখনো এটা বলা সম্ভব নাই, আমার সাথে বয়স বেশি বা আমার মতো বয়স, কি করে তাকে বুড়ি বুঝে পানি নিয়ে আসো, চা নিয়ে আসো। দেখেন যদি বালকরা যদি খাদেম হয় তাহলে ভালোও লাগবে, একটু দেখতেও ভালো লাগবে, বালকরা ঘোরাফেরা করছে, আর আদেশ করতেও ভালো লাগবে, কিন্তু যদি বয়স্ক হয় ভালো দেখতে ভালো লাগবে না অত বালকদের মতো, আর বালকদের মতো ফুর্তিও না, ভারী, বসে গেলে উঠা মুশকিল আর উঠে গেলে বসা মুশকিল, এই অবস্থা। তো আল্লাহ পাক রব্বুল তাই বলছেন উইল দান। আচ্ছা এই বালকরা আবার বয়স হলে কি হয়ে যায়? ওই বালকই আবার বুড়ো হয়ে যায়, তা হবে না। এই জন্য আল্লাহ বলছেন মুখাল্লাদুন, চিরকিশোর। এই জন্য বললাম দুইটি শব্দ মিলে চিরকিশোর, এই বালকরা সবসময় কিশোর থাকবে, একই বয়সে থাকবে, সবসময় একই রকম লাগবে দেখতে। এমন নয় যে পাঁচ বছর আগে আপনার সামনে ছিল ছেলেটা খুব স্মার্ট ছিল, খুব সুন্দর ছিল দেখতে, আর এখন বুড়ো হয়ে গেছে, দাড়িগুলো সাদা হইতে লেগেছে, আর চলাফেরা করতে পারে না, তাড়াতাড়ি কাজ করতে পারে না, বিরক্তিবোধ করছেন না। মিলদান মুখাল্লাদুন, কত সুন্দর লাগবে। আল্লাহ বলছেন এজা রাই তাহম হাসিব তাহম লুলু আম্মান সুরা, যখন তাদেরকে দেখবে, ওই খাদেমদেরকে দেখবে, হাসিব তাহম তাদেরকে দেখে তোমার ধারণা হবে, হাসিবা ধারণা হবে, মনে হবে কি লুলু আম্মান সুরা, বিক্ষিপ্ত মুক্তা, মানুষ শুধু না বিক্ষিপ্ত মুক্তা, এত সুন্দর লাগবে তারা, এরা খেদমত করবে, মন তোমাদের কেড়ে নিবে খেদমত করে। হাসিব তাহম লুলু আম্মান সুরা, শুধু তাই নয়, যখন ওখানে দেখবে সাম্মা, সাম্মা মানে ওখানে হোনাকা, হোনাকা আমরা বলি হোনা, ওই হোনা ওই সাম্মা, হাসাম্মা ঝুল্লা, সেখানে আল্লাহ আর সন্তুষ্টি পাবে, আল্লাহ আর চেহারা পাবে। ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ঝুল্লা, কিবলার ক্ষেত্রে বলা হয়েছে সাম্মা, সাম্মা নয়, সাম্মা মানে তারপর বা অতপর, আর সাম্মা মানে ওখানে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াইজা রাইতা সাম্মা, যখন সেখানে দেখবে তখন আরো কিছু দেখবে, কি দেখবে, রায়তা নাইমান, ভোগ বিলাস পূর্ণ নিয়ামত দেখবে, ভোগ বিলাসের সামগ্রী যা লাগে তাই দেখবে, নাইমান। আর কি দেখবে, অমুলকান কবিরা, বিশাল রাজত্ব দেখবে, আল্লাহু আকবার। কল্পনা করেছি আমরা সাধারণ মানুষ বিশাল রাজত্বের কথা, ইমান এবং নেক আমল যদি ঠিক থাকে তাহলে বিশাল রাজত্ব দেখবে। শুধু তাই নাই, যারা জান্নাতে প্রথম থেকে গেছে তাদের যে কত বিশাল রাজত্ব হবে আল্লাহ পাক জানে। সর্বশেষ যেই ব্যক্তি জাহান্নামে জ্বলে জ্বলে পুড়ে, হাজার হাজার বছর জাহান্নামে পুড়ে জ্বলে, শেষখানে আল্লাহর হুকুম হবে আখেরু রাজুলিন ইয়াদখুলুল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং সর্বনিম্ন স্তরের জান্নাতি, যাদের উপাধি হবে, যাদেরকে বলা হবে জান্নাতে, তাদেরকে ডাকা হবে জাহান্নামী বলে ডাকানো হবে, লোকেরা ডাকবে তাদেরকে জাহান্নামী বলে, কষ্ট পাবে না। দুনিয়ায় যদি কোন আসামিকে জেলে থেকে এসছে আর যদি তাকে বলেন যে জেলে থাকা লোক, কি হবে, কষ্ট পাবে। কিন্তু জাহান্নামীরা জাহান্নামে জ্বলে জ্বলে জান্নাতে এসছে, তাদেরকে জাহান্নামী বলে, ইয়োকাউল্লাহু জাহান্নামী ইয়ুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, তাদেরকে জাহান্নামী বলে ডাকা হবে, জান্নাতের অন্য নরা জাহান্নামী বলে ডাকবে, পর কষ্ট হবে না, বরং আরো নিয়ামত মনে পড়বে, খুশি হবে যে আল্লাহু আকবার, জাহান্নামী ছিলাম, জাহান্নামী ছিলাম, আর আল্লাহ পাক কত ইহসান করেছেন, কত বড় আল্লাহ পাক দয়া করেছেন যে তার রহমতে জাহান্নাম থেকে রক্ষা পেয়েছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে যাবে, জাহান্নামে কত বছর যে জ্বলবে আল্লাহ পাক জানে, এটা তো বোঝানোর জন্য হাজার হাজার বছর বলছে, কত বছর যে তার শুধু ইমান ছিল, যেমন বলা হয়েছে হাব্বাত খারদাল মিন ইমান, হ্যাঁ সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ ইমান ছিল, ইমান ছিল মানে এই না যে বেনামাজি ছিল, ইমান মানে সালাত, মনে রাখবেন, মা কান আল্লাহ লিয়ুদিয়া ইমানাকুম, হাফেজ সাহেবদের মুখস্থ আছে আয়াত, মা কান আল্লাহ লিয়ুদিয়া ইমানাকুম, আল্লাহ পাক তোমাদের ইমানকে নষ্ট করতে চায় না। এখানে ইমান কাকে বলা হয়েছে জানেন, আলোচনা চলছে সূরা বাকারা পড়বেন, কিবলার আলোচনা চলছে, যখন সাহাবায়ে কেরামদের সংশয় হলো যে আল্লাহ এখন তো কিবলা পরিবর্তন হয়ে গেল, আগে ছিল বাইতুল মুকাদ্দাস কিবলা, এখন কাবা শরীফ কিবলা হলো, তাহলে আমাদের পূর্বপুরুষ যারা আত্মীয় স্বজন ওই আগের বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে মারা গেছে, আর এই কিবলা পরিবর্তন আগে মারা গেছে, ওদের কি হবে, ওরা জান্নাত পাবে না পাবে না, ওদের নামাজ কবুল হবে না হবে না, এই সংশয় পেরেশানিতে যখন পড়লেন তারা, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করেন, মা কান আল্লাহু লিয়ুদিয়া ঈমানাকুম আই সালাতাকুম ইলা বাইতুল মাকদিসে, বাইতুল মুকদ্দাসের দিকে যে নামাজ পড়েছে তোমাদের পূর্বপুরুষরা আত্মীয় স্বজনরা আর মারা গেছে এই অবস্থায়, তাদের নামাজগুলিকে আল্লাহ নষ্ট করবেন না, তাহলে ঈমান মানে সালাত, আর কোন নেকি নাই হয়তো, কিন্তু ঈমানের প্রুফ হিসাবে প্রমাণ হিসাবে সালাত তার ছিল, চোর ডাকাত মদ খেয়েছে অনেক হারাম কাজ করেছে, জাহান্নামে জ্বলে জ্বলে জ্বলে জ্বলে কোনদিন জান্নাতে ফিরে আসবে, ওকে আল্লাহ পাক কি নিয়ামত দেবেন, মুলকান কাবিরা, বিশাল রাজত্ব, আজকের বিশাল রাজত্ব চিন্তা করেন, আমেরিকা বিশাল রাজত্ব মনে করছেন, এতগুলি স্টেট, ভারতে ২৫ বেশি আপনার স্টেট আছে, প্রদেশ আছে, বিশাল দেশ ভারতবর্ষ, বিশাল দেশ মনে করছেন। হ্যাঁ, রাশিয়ার আগে সোভিয়েত ইউনিয়ন যে ছিল বিশাল সোভিয়েত ইউনিয়ন, তাই না, বিশাল বিশাল বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সারা পৃথিবীতে যতগুলি দেশ আছে সমস্ত দেশ কত বিশাল, কোন মানুষ দুনিয়াকে কল্পনা করতে পারবে যে আমি সারা দুনিয়ার রাজা হয়ে যাব, শাসক হয়ে যাব, অসম্ভব। আজকাল কাজ মানে অসম্ভব যে সারা বিশ্বের সে অধিপতি হয়ে যাবে, রাজা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বনিম্ন মানের জান্নাতি শেষখানে যে জাহান্নাম থেকে চলে আসবে তাকে আল্লাহ বলবেন যে তুমি কি চাও, চাও চাও, অবশ্যই কি চাইবো আল্লাহ, আল্লাহ তুমি জান্নাত দিয়ে দিয়েছো, যথেষ্ট হয়ে গেছে, জান্নাত দিয়ে যথেষ্ট হয়ে গেছে। আল্লাহ পাকের শেষখানে বলবেন যে তোমার জন্য দুনিয়া, দুনিয়া দেখেছো সারা পৃথিবী, আর ওয়াশার তো আমসালেহা, এই পৃথিবী যে দুনিয়া দেখে এসেছিলে ওই পৃথিবীর দশ গুণ তোমার জন্য। বিশাল রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন, তাহলে বাকি যারা প্রথম খানে জান্নাতে যাবে মুমিনিন, মুমিনের উপরে যারা সলেহীন নেক লোক, যারা সুহাদা, যারা ওলামা, যারা সিদ্দিকীন, যারা আম্বিয়া, যারা রসুল, তাদেরকে আল্লাহ কত বড় নাঈমান ওয়া মুলকান কবীরা আল্লাহ পাক দেবেন। ওয়াইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কবীরা, বিশাল রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আল্লাহ পাক যেন জান্নাতের নিয়ামত আমাদেরকে দান করেন। আলী আহম সিয়াব ও সুন্দসেন খুদুর, এবং তাদের উপরে হবে, তাদের শরীরের উপর ভাগে হবে সিয়াব ও সুন্দস, চিকন রেশম, রেশমের কাপড় দুই রকম, চিকন রেশমের কাপড় আর মোটা রেশমের কাপড়, সুন্দস বলা হয় চিকন রেশমের কাপড়কে, আর এই রেশমের রং হবে খুদুর, খুদুর হচ্ছে সবুজ, আখদার থেকে খুদুর, যেমন আপনার খুদরা ফলা থেকে সুদুন, সুদুন আসওয়াদ থেকে সুদ, এরকমই আখদার থেকে খুদুর। তো সবুজ রঙের রেশম হবে এবং চিকন রেশমের কাপড় হবে, ওয়াস্তেবরাক ওয়া ইস্তাবরাক, এবং মোটা রেশমের কাপড় হবে, ওয়া হুল্লু আসাবিরা মিন ফিদ্দা, এবং তাদেরকে কঙ্কন পরানো হবে মিন ফিদ্দা রূপার, চাঁদের কঙ্কন পরানো হবে। এখানে চাঁদের কঙ্কনের কথা বলা হয়েছে, অন্য আয়াতে আল্লাহ বলেছে ইউহাল্লাউনা ফিহা মিন আসাইরা মিন যাহাবিন ওয়া লুলুয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্বর্ণের কঙ্কন পরাবেন, ওয়া সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এবং তাদের রব তাদেরকে পান করাবেন পবিত্র পাক পরিষ্কার পরিচ্ছন্ন পানীয় শারাব। ইন্না হাযা কানা লাকুম জাযা, এবং আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে জান্নাতীদের জন্য, নিশ্চয় এই হচ্ছে তোমাদের কাজের প্রতিদান বদলা, আজকে তোমাদের পারিতোষিক দিলাম, প্রতিদান দিলাম। ওয়া কানা সায়ুকুম মাশকুরা, এবং তোমাদের মেহনত পরিশ্রম গৃহীত হয়েছে, মাশকুরা আল্লাহ পাকের পক্ষ থেকে তার মূল্যায়ন করা হয়েছে এবং তা গৃহীত হয়েছে। ইন্না নাহনু নাযযালনা আলাইকাল কুরআনা তানযীলা, বলেছিলাম যে এই সূরায় যখন জান্নাতীদের কথা বলা হবে তারপরে কোরআনে কারীম নাযিল করার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন দুটি আয়াতে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি কোরআনে কারীমকে নাযিল করেছি ধীরে ধীরে, কোথায় ধীরে ধীরে শব্দ আছে আমি অর্থ করলাম, ইন্না নাহনু নিশ্চয় আমি আল্লাহ নাযযালনা আলাইকাল কুরআন হে নবী আপনার উপর নাযিল করেছি কোরআনকে তানযীলা ধীরে ধীরে। এর আগে বেশ কিছুদিন আগে আনজালা আর নাজালার পার্থক্য বলেছিলাম, আনজালা যদি বাবে ফাল থেকে হয় তার অর্থ কি হবে, আনজালা ইউনজিল ইনজালান ফাহুয়া মুনজিল, আর নাজালা ইউনজিল তানজিলান ফাহুয়া মুনজিল। হ্যাঁ, বাবে তাফিল থেকে বাবে ফাল থেকে কি পার্থক্য, আনজালা মানে একবারে নাজিল করা, একবারে নাজিল করা, আর নাজালা মানে ধীরে ধীরে ক্রমে ক্রমে নাজিল করা, ক্রমে ক্রমে অবতীর্ণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য কিতাবগুলি তাওরাত ইনজিল জাবুর এগুলি একেবারে নাজিল করেছেন, একবার নবীকে দিয়ে দেওয়া হয়েছে, নাও তোমার কিতাব, তাওরাত নেওয়ার জন্য এসে তুরপায় গেলেন মুসা আলাইহিস সালাম, ৩০ দিন বলে ৪০ দিন আল্লাহ পুরো করার পরে দিয়ে দিলেন তাওরাত একসাথে, আল্লাহ নাজিল করে দিলেন। কিন্তু কোরআনে কারীম, কোরআনে কারীমে দুটি গুণ আছে, কোরআনে কারীমে দুটি গুণ আছে, আল্লাহ এনজালও করেছেন তানজিলও করেছেন। আল্লাহ পাক রব্বুল্লাহ মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে একবারে নাজিল করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কাদার, দেখেন লাইলাতুল কাদারে আল্লাহ যে নাজিল করেছেন নাজালনা বলেনি, কি বলছেন আনজালনাহু, আমি নাজিল করেছি বাইতুল ইজ্জাতে প্রথম আসমানে নাজিল করে দিয়েছি, জিবরাইল আলাইহিস সালাম এখন প্রথম আসমান থেকে নিয়ে আসবেন, যিনি দিনে দিনে যখন আদেশ হবে যে আয়াত যে সূরা নিয়ে যাওয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে আসবেন। তো কোরআনের একটি গুণ হচ্ছে এনজাল, আল্লাহ একবারে নাজিল করেছেন লওহে মাহফুজ থেকে প্রথম আসমান পর্যন্ত। আর ইন্না নাহনু নাযযালনা আলাইকাল কোরআনা তানজীলা, আল্লাহ কোরআন বলছে ইন্না নাহনু নাযযালনা যিকরা, আমি জিকিরকে নাজিল করেছি, উপদেশ নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরের আমি কোরআনের হাদিসের হেফাজত করব। ধীরে ধীরেও নাজিল করা হয়েছে আল কোরআনকে, কেমন করে নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সে নবী হলেন, ইকরা বিসমে দিয়ে শুরু হল, ইয়াইহুল মুদাসসির নাজিল হল, সূরাতুল মুযাম্মিল নাজিল হইল, তারপরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন নাজিল হইল, ইয়াইহাল্লাযিনা আমানু কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা নাজিল হল, এইভাবে শেষ আয়াত পর্যন্ত সমস্ত সূরা নাজিল হল দীর্ঘ তেইশ বছর নাজিল হল। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি কোরআন করিমকে নাজিল করেছি ক্রমে ক্রমে। ফাসবির লিহুকমি রাব্বিকা, সুতরাং তোমার রবের ফয়সালার উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া করিও না, কেউ মানছে না, কেউ জুলুম অত্যাচার করছে, কেউ অকথ্য ভাষা বলছে, অন্যায় কথা বলছে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে, ফাসবির লিহুকমি রাব্বিকা, তোমার রবের ফয়সালার প্রতীক্ষায় তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য হারা হইও না। ওয়ালা তুতি মিনহুম আসমানা ও কাফুরা, এবং তাদের মধ্য থেকে কাফেরদের মধ্য থেকে বা ওই যারা বিরোধী জালেম তাদের মধ্য থেকে যারা পাপিষ্ঠ, আসেম মানে পাপিষ্ঠ, আর কাফুরা যারা অকৃতজ্ঞ বা কাফের, পাপিষ্ঠ কাফেরের তুমি আনুগত্য করিও না, তাদের কথা শুনিও না, তাদের সমঝোতা কম্প্রোমাইজ আসিও না, যে এসো মোহাম্মদ আমাদের মেলা তো তুমি আসবে, আর তোমার মসজিদেও যাব, তোমার সাথেও নামাজ পড়বো, দেখো তো তুমি আমাদের চাঁদা দেবে, তোমাদের আমি চাঁদা দেব। আজকাল যেমন শুরু হয়েছে এক শ্রেণী মুসলিমদের স্বভাব, যে সবটাই ভালো কাজ, মন্দিরেও চাঁদা দিই, মাদ্রাসায়ও দিই, মসজিদে দিই, গির্জাতেও দিই, গির্জাতেও যায়, মন্দিরেও যায়, আবার মসজিদে ঈদ পড়তে বছরে দুবার যায়, আর নাহলে জুমার দিনে যায়, ব্যাস, হ্যাঁ হ্যাঁ সবই যায়, সবকিছুই করে। তো আল্লাহ পাক রব্বুল বলছেন যে না, পাপিষ্ঠদের আর কাফেরদের কথা মানিও না, তাদের সমঝোতে আসিও না বাতিলের সাথে। ওয়াজকুর ইসমা রব্বিকা, এবং তোমার রবের নাম স্মরণ করো, তোমার রবের নাম স্মরণ করো, আল্লাহ পাকের জিকির আজকার করো। এর আগে বিস্তারিত বলেছি যে আল্লাহ পাকের জিকির আজকার পূর্ণাঙ্গ বাক্য দিয়ে হইতে হবে, ইসমা মানে শুধু নাম আল্লাহ আল্লাহ নয়, আর রহমান ও রহমান আর রহিম ও রহিম নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলমিন ইয়া রহমান ইরহামনি, আল্লাহ তুমি রহম করো, ইয়া গাফফার ইগফিরলি, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমিনের জিকির আজকার। এবং এর চাইতে ভালো মাসুর মানে হাদিসে যেসব জিকির আজকার রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এছাড়া সকাল সন্ধ্যার জিকির আজকার, নামাজের পরে জিকির আজকার, বাড়ি থেকে বের হওয়ার জিকির আজকার, বাড়িতে ঢোকার প্রবেশের জিকির আজকার, ঘুমাবার সময়, ঘুম থেকে ওঠার সময়, এইভাবে বাথরুমে যাওয়ার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, যতগুলি জিকির আজকার আছে এগুলি জিকির আজকার। এছাড়াও সকালে ধরেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আল-মুলকু ওয়া লাহু আল-হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, 100 বার পড়লে দিনে, যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে দিনে কি রয়েছে হাদিসে, এইভাবে যে সব জিকির আজকারের কথা রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিযা নাফসিহি ওয়া যিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, ইক আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া লাহুল কাইমাতু বিল জিকিরে ভর্তি আছে কোরআন ও হাদিস, কিন্তু সুন্নতি জিকিরের তৌফিক অনেকে হয় না, আর এসব বিদাতিরা বিদাতি জিকির করে, সুন্নতি জিকিরের তৌফিক হয় না। তারপরে জিকির ফরজ আর মুস্তাহাব দুই জিকিরে পার্থক্য করতে হবে, জিকির মানে নফল জিকির আর বিদাতি জিকিরে ডুবে গেছেন, আর ফরজ জিকিরের হদিস নেই, পাঁচ ওয়াক্ত নামাজের খেয়াল, চার ওয়াক্ত পড়ে, বিদাতি জিকির করেন চার ওয়াক্ত নামাজ পড়েন, কোন কাজে আসবে না এই নফল জিকির। ফরজ জিকির হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াকিমিস সালাতা লিজিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের উদ্দেশ্যে, আমার স্মরণের উদ্দেশ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, ওয়াজকুর ইসমা রব্বিকা বুকরাতান ওয়া আসিলা, তোমার রবের নাম স্মরণ করো সকালে এবং বিকালে, বুকরা সকালে, বুকরা মানে আগামী কাল কেন, এটা মাতৃভাষা এদের, আর বুকরা মানে হচ্ছে সকালে, কারণ আজকে এখন যদি বলি বুকরা তাহলে কাল কালই সকাল আসবে, এই জন্য সকাল থেকে ওটা কালের অর্থে আজকাল মাতৃভাষায় এরা ব্যবহার করে নিয়েছে, কিন্তু আসলে বুকরাতান মানে হচ্ছে সকাল, ও আসিলা মানে বৈকাল। তারপর আল্লাহ ফাকর রব্বুল আলামিন কি বলেছেন, ওমিন আল্লাইলি, আর রাতের কিছু অংশে, ফাসজুদ লাহু, তাকে সেজদা করো, আল্লাহ পাককে সেজদা করো, ওয়াসাব্বিহু লাইলান তাউইলা, এবং তার তাসবিহ পাঠ করো, পবিত্রতা ঘোষণা করো রাতের দীর্ঘ সময় ধরে, রাতের দীর্ঘ সময় ধরে। আয়াতের তরজমা তো করে দিলাম, মোটামুটি তাফসীর হয়ে গেছে, কিন্তু এই আয়াতে ইশারা ইঙ্গিতে পাঁচ অক্ত নামাজের কথাও আছে আর তাহাজ্জুদেরও কথা আছে। কেমন করে আছে তা বোঝার চেষ্টা করেন। কোরআনে কারিমে স্পষ্টভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচ অক্ত নামাজের এই পাঁচ শব্দটি উল্লেখ করেননি, কিন্তু ইশারা ইঙ্গিতে কয়েকটি আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বুঝিয়েছেন যে পাঁচবার নামাজ আছে। আর এর ব্যাখ্যার দায়িত্ব রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছেন, এই জন্য যে কোনো মানুষ মুসলিম হলেই তাদেরকে শিখিয়েছেন খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, পাঁচে চার চলবে না। কিভাবে পাঁচ অক্ত নামাজ এখানে ঢোকানো আছে এই আয়াতগুলিতে বোঝার চেষ্টা করুন। কি বললাম, আল্লাহ পাক কি বলেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নাম স্মরণ করো, বুকরা তাও আসিলা, সকালে এবং বিকালে, সকালে মানে ফজর নামাজ, আর ও আসিলা মানে বৈকাল, যখনই মাথার উপর থেকে সূর্য গড়ে যায় তখনই বৈকাল হয়ে যায় আর আসিল হয়ে যায়। তাহলে মাথার উপর থেকে গড়ার পরে নামাজ হচ্ছে জোহর এবং আসর, জোহর এবং আসর তিন অক্ত হইল। ও মিনাল লাইলা ফাসজুদ লাহু, আর রাতের কিছু অংশে সেজদা করো, তার মানে মাগরিব এবং ইশা পাঁচ অক্ত হইল। ওয়াসাব্বিহু লাইলান তাবিল, আর রাতে দীর্ঘক্ষণ ধরে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করো। আর তাসবিহ মানে নফল নামাজ পড়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস আছে, সাহাবী বলছেন যে কানা রাসূলুল্লাহ ইউসাল্লি সুবহা আলা রাহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজ সওয়ারির উপর পড়তেন। আর সুবহা বলা হয়েছে মানে তাসবিহ, সুবহাতুন সিন বা হা দিয়ে, তাহলে বোঝা গেল যে নফল নামাজকে তাসবিহ কোরআন এবং হাদিসের ভাষায় বলা হয়েছে। এখানে আল্লাহ পাক কি বলেছেন তাহাজ্জুদের নামাজকে, ওয়াসাব্বিহু লাইলান তাওয়িলা, রাতের দীর্ঘ সময় ধরে পবিত্রতা ঘোষণা করো মানে নফল, তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের সালাত আদায় করো। তাসবিহ মানে হচ্ছে নফল নামাজ। ইন্না হাওলা ইউহিব্বুনাল আজেলা, এখন যারা দুনিয়াদার লোক তাদেরকে সতর্ক করছেন যে দুনিয়ামুখী হবে না, বরং দিনমুখী হবে, পরকালমুখী হবে, আখেরাতমুখী হবে, এবং এই আখেরাতের গন্তব্যস্থানের দিকে চলতে গিয়ে রাস্তায় হালাল উপায়ে যে রুজি আসছে দুনিয়া আসছে সেটা গ্রহণ করো, সেটা গ্রহণ করা। আল্লাহ পাক বলছেন ইন্না হাওলা ইউহিব্বুনাল আজেলা, নিশ্চয় এই লোকেরা কাফের এবং বিদিন যারা দুনিয়ামুখী, এই লোকদের দিকে ইঙ্গিত করে আল্লাহ বলছেন যে এরা ইউহিব্বুনাল আজেলা, নগদ নগদ ভালোবাসে, নগদ ভালোবাসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মুনাফিকদের উপর সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ইন্না আসকালা সালাত আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর, সবচেয়ে ভারী নামাজ হচ্ছে ইশার নামাজ অন্ধকারের যুগে। আজকাল লাইট বিদ্যুৎ হয়েছে এই জন্য একটু হালকা, হ্যাঁ না হলে যদি অন্ধকার থাকতো তো ইশার নামাজ সবচেয়ে ভারী নামাজ, আর ফজর নামাজ ঘুমের সময় সেই জন্য ভারী নামাজ। ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, আর যদি জানতো যে এই দুই নামাজে কি ফজিলত আছে, লা তাওহুমা ওয়ালাউ হাবওয়ান, তাহলে হাঁটতে না পারলে চলতে না পারলে হামাগুড়ি দিও বা পাছাই ভর দিও ঘষে ঘষে মসজিদে পৌঁছিত। আরো আছে ওরা যদি জানত যে এশার নামাজে কি দেওয়া হবে, মিরমাতেই নে হাসানাতেই নে, দুটি পায়া দেওয়া হবে, এশার নামাজে গেলে পায়া খেতে পাবো ফিরি ফিরি, এখন এক পায়া এক রিয়াল, মানে তারও বেশি যায় না আল্লাহ, হ্যাঁ পাঁচ ছয় রিয়াল, আচ্ছা আল্লাহ আকবার, এ যদি জানতে পারে যে এক পিস পায়া খেতে পাবো, দুই পিস পায়া খেতে পাবো এশার নামাজে গেলে, দেখেন ভিড়ভাড় কোন মসজিদে যদি আল্লাহর কোন ভান্ডা পয়সাওয়ালা এইরকম কাজ শুরু করে দেয়, যে নামাজ পড়তে আসবে গেটে দাঁড়িয়ে এক রিয়াল ব্যাস, খেতেও না এক রিয়াল ব্যাস, এক রিয়াল করে দেবো, দেখেন সমস্ত লোক ওখানে ভিড় জমিয়ে দেবে। এক রিয়াল করে পাঁচ অক্ত যেতে পারলে পাঁচ টাকা, আর পাঁচটা পাঁচকে যদি বিশ দিয়ে গুনবি তাহলে পাঁচ বিশে কত হয়ে গেল চিন্তা করে, দেশের টাকা ফট করে হিসাব হয়ে গেছে, সাথে সাথে হিসাব হয়ে গেছে। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ পাক সত্যি মানুষকে সৃষ্টি করেছে, মানুষের স্বভাব জানেন, সেজন্য আল্লাহ বলছে ইন্না হাওলা ইউহিব্বুনাল আজিলা, এরা নগদ নগদ ভালোবাসে, নগদ দিলে ঠিক ছিল। ওয়ায়াজারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, অথচ তাদের পিছনে এক ভারী কঠিন দিন রয়েছে, আখেরাতের দিন রয়েছে, কিয়ামতের দিবস রয়েছে, জবাবদেহি করতে হিসাব দিতে হবে, তাকে তারা উপেক্ষা করে গেছে, ছেড়ে দিয়েছে, ভুলে গেছে, বছরকে বছর চলে যাচ্ছে, কারো ওপর মাসকে মাস চলে যাচ্ছে, কারো ওপর সপ্তাহ চলে যাচ্ছে, কারো ওপর সারা দিন চলে গেল, এক অক্ত নামাজ পড়ল না, আল্লাহকে স্মরণ করল না, মত বলে ভয় বলে মরে গেলে কি জবাব দিব, অনেকের সারা জীবন চলে যাচ্ছে, বহু মানুষ আছে আপনি আশ্চর্য হয়ে যাবেন, একদিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, সারা জীবন ওকে জিজ্ঞাসা করেন যে আপনার লাইফে ষাট বছর বয়স হল, জীবনে কোনোদিন আখেরাতের কথা চিন্তা করেছেন আপনি, আল্লাহ যে হিসাব নেবেন কালকেমতে প্রথম নামাজ সম্পর্কে আপনার কোনদিন চিন্তা এসেছে? অনেক তো চিন্তা করে, ছেলে মেয়ে মানুষ করার কথা, টাকা পয়সা ইনকামের কথা, কোনদিন এই চিন্তা করেছেন? কেমন করে আল্লাহর কাছে জবাব দেব, এই চিন্তা কোনদিন এসেছে, এই ফিকির আপনাকে ব্যস্ত করেছে কোনদিন? বলবেন না, সত্য কথা যদি বলেন না, কোন খবর নেই তার কাছে, কোন পরোয়া নেই, অথচ সব জানে সে মুসলিম, জন্মগত সে মুসলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া যারুনা ওয়ারা আহুম ইয়াওমান সাকিলা, তাদের পিছনে যে এক ভারী কঠিন দিন রয়েছে সেই দিনকে তারা উপেক্ষা করে গেছে। নাহনু খালাকনাহুম, তাদের চিন্তা করা উচিত, তাদেরকে কে সৃষ্টি করলো, এত শক্তিশালী করলো, কে ধন দৌলত দিল, আমি আল্লাহ সৃষ্টি করেছি তাদেরকে, শুধু সৃষ্টি করে যদি অকেজ করে রেখে দিতাম, যদি রুগ্ন করে রেখে দিতাম, ব্যাধিগ্রস্ত করে রেখে দিতাম, তাও রাখেনি। আল্লাহ বলছেন অসাদাদানা আসরাহম, এবং তাদের গঠনকে আমি মজবুত করে দিয়েছি, সুন্দর গঠনে তৈরি করেছি, কাজকর্ম করছে, মেহনত করছে, ব্রেন বুদ্ধি আছে, সবকিছু করছে। না আর যখন আমি চাইব, যদি আমি চাই, আল্লাহ বলছেন বদলনা আমসালাহুম তাবদিলা, তাদের মতো আমি আবার অন্যকে নিয়ে আসতে পারবো, তাদের মতো অন্যকে নিয়ে আসতে পারবো। এর দুটি তাফসির করা হয়েছে, একটি তাফসিরের দিকে ইঙ্গিত করলাম অর্থে যে আমি যদি চাই এদেরকে ধ্বংস করে দিয়ে আর এক ভালো জাতিকে সৃষ্টি করে নিয়ে আসবো। বেনামাজি পাপিষ্ঠ, গুনাহে ডুবে আছো, পরকাল বলে কখনো স্মরণ আসলো না, আল্লাহর প্রতি পরকাল প্রতি বিশ্বাস করলে না, জান্নাত জানে বিশ্বাসী হইলে না, ওই আসিয়া না বদলাম সালাম তাবদিলা, আমি যদি চাই তাহলে এদেরকে বাদ দিয়ে অন্য জাতিকে তাদের মতো আমি নিয়ে আসতে পারবো দুনিয়াতে। আল্লাহ পাক আয়াতে বলেছেন যে ওয়াইন তাতাওয়াল্লাহ ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহ পাক তোমাদের ছাড়া অন্য কওমকে, অন্য জাতিকে নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা তোমাদের মতো পাপিষ্ট হবে না, তোমাদের মতো দুনিয়ামুখী দুনিয়ার গোলাম পয়সার গোলাম হবে না, তারা তোমাদের মতো বেনামাজি বিধীন বিধর্মী হবে না, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম। একটি অর্থ, আরেকটি অর্থ হচ্ছে যে আমি তাদেরকে প্রথম সৃষ্টি করেছি এবং তাদের গঠনকে আমি মজবুত করেছি, সুতরাং তাদের মৃত্যুর পরে এই তাদের মতো করে আমি আবার সৃষ্টি করতে পারবো কিয়ামতের দিনে, আর কবর থেকে আমি উঠাতে পারবো। অন্য কোন জাতিকে নিয়ে আসার কথা বোঝানো হয়নি, বরং বোঝানো হয়েছে যেমন আমি প্রথম সৃষ্টি করতে পেরেছি তেমনি আবার মতের পরে কিয়ামতের দিন তাদেরকে ওই রকমই দেহ দিয়ে ওয়াইজা শিয়ানা বদলনা আমসালাহুম তাবদিলা, তাদের মতো করে আমি সৃষ্টি করে হাজির করতে পারবো। ইন্না হাযিহি তাযকিরা, নিশ্চয় এই কোরআনে করিম বা এই সূরা উপদেশ। ফামান ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সুতরাং যে চাইবে তার রবের দিকে রাস্তা নিক, উপদেশ দেওয়া হয়েছে, তাহলে উপদেশ রাস্তা দেখাচ্ছে, কোরআনে করিম রাস্তা দেখাচ্ছে, যে চাইবে এখন রাস্তা নিক, চাও না রাস্তা যাও তাহলে জাহান্নামের রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো মন্দ দুটি ক্ষমতা দিয়ে পরীক্ষায় ফেলেছেন, এই পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে পরীক্ষায় কামিয়াব হওয়ার তৌফিক দান করেন। তারপরে আল্লাহ পাক বলছেন যে দেখো তোমাদের মধ্যে চাওয়ার ক্ষমতা আছে বলে এই কথাই ভাববে না যে চূড়ান্ত সিদ্ধান্ত সবকিছুই তোমাদের, আল্লাহ পাকের কাছে তৌফিকও চাইতে হবে। সুতরাং মনে রাখবে অমা তাশা উনা ইল্লা আইয়াশা আল্লাহ, তোমরা চাইতে পারো না ইল্লা, কিন্তু আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চান। সুতরাং আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, আল্লাহ আমি মেহনত করছি, আল্লাহ আমি চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাকে হেদায়তের উপর রাখো, আমাকে নামাজ কায়েম করার তৌফিক দান করো, আমাকে সৎ জীবন যাপনের তৌফিক দান করো, আল্লাহর চাওয়া তোমার চাওয়ার উপরে। আমি এর আগে অনেকবারই বুঝিয়েছি যে আপনি যদি একজন সাধারণ ওয়ার্কার হন কোন কোম্পানির বা কোন প্রতিষ্ঠানের, তাহলে আপনার চাওয়ার উপর, আপনার ইখতিয়ার উপর, আপনার বড় যে জেনারেল ম্যানেজার আছে অথবা কফুল আছে তার চাওয়া, সে যদি চায় তাহলে হবে না হলে হবে, আপনার চাওয়া তো অনেক সময় হয় না, হয়তো আপনি চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া সমস্ত সৃষ্টি চাওয়ার উপরে। কারণ যদি বলেন যে না না না আমি চাইলে আমি করে নিলাম, আল্লাহর চাওয়া আর কি, আল্লাহর চাওয়া আপনার আওতাতে আমি, তাহলে আমি বাধ্য হয়ে গেলাম। না আপনি বাধ্য না, বরং যদি বলেন যে না আমি চাইলেই শুধু হয়ে যাবে, তাহলে আল্লাহকে আপনি অপারক মনে করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের চাওয়া আপনার চাওয়ার উপরে, আমার চাওয়ার উপরে। কিন্তু আপনি যখন ভালো চাইবেন আল্লাহ পাক ভালো তৌফিক দান করবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এ মালু আমল করো কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকালা, প্রত্যেকের জন্য সহজ করে দেওয়া হবে যার জন্য তাকে সৃষ্টি করা হয়েছে। আপনাকে যদি জান্নাতের জন্য সৃষ্টি করা হয়ে থাকে, আল্লাহ যদি আপনার জন্য জান্নাত চেয়ে থাকেন, তা জান্নাতের কাজ করতে ভালো লাগবে, কাজ করেন, কাজ করতে গিয়ে শিথিলতা কেন, গাফিলতি কেন, অনিহা মুক্তি কেন, ঘুম কেন, বেদিনী কেন, বিধর্মিতা কেন? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন যে ওমা তাশাউনা ইল্লা ইনশাআল্লাহ, তোমরা চাইতে পারো না কিন্তু আল্লাহ চাইলে, সুতরাং আল্লাহর কাছে চাইতে হবে তৌফিক নিজের আমলের সাথে সাথে। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ সবকিছু জানেন, হাকিমা এবং প্রজ্ঞাময়। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি, তার রহমতে যাকে ইচ্ছা আল্লাহ দাখিল করে থাকেন, সুতরাং এই রহমতে দাখিল হওয়ার জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। ওয়াদখিলনা বি রাহমাতিকা ফি ইবাদিকাস সলিহিন, যেমন সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম তাদের দোয়াতে রয়েছে, কোরআনে কারীমের দোয়া। ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতি, আল্লাহ তোমার নেক বান্দাদের মধ্যে শামিল করে আল্লাহ রহমতে দাখিল করে নাও। ওয়া যালিমিনা আ'আদা লাহুম আযাবান আলীমা, এবং জালিমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আযাব থেকে বাঁচান, রক্ষা করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুমার দিনে আসর পরে যারা কোরআনের ক্লাসে আসেন, আমাদের এখানে এই আজকের দিনে আসর পর কোরআনের ক্লাস এবং তিনটি হালাকা আছে, তিন রকমের ক্লাস আছে। কেউ কায়দা পড়তে চান, কায়দা পড়তে পারবেন। কেউ যদি তাজবীর ভালো কেরাত পড়তে চান, কেরাত পড়তে পারবেন। কেউ শুদ্ধ করে কোরআনটা শিখতে চান, শিখতে পারবেন। বিভিন্ন রকমের হালাকা আছে আমাদের। এই সব হালাকার সুপারভাইজার হচ্ছেন, মেন হচ্ছেন আমাদের আবু হানিফা ভাই হাফেজাহুল্লাহ তাআলা, আল্লাহ যেন তাকে জাযায়ে খায়র দান করেন, এবং তার সাথে যে আর দুই ভাই পড়াচ্ছেন আল্লাহ পাক তাদেরকে যেন উত্তম প্রতিদান দান করেন, জাযায়ে খায়র দান করেন। আল্লাহ পাক আমাদের নেক আমল যেন কবুল করেন, গুনাহ খাতা যেন আল্লাহ পাক মাফ করে দেন, আমাদের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ পাক, যেন আমাদের বালা